السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে তার ইবাদত বন্দেগী তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় তার আদেশ দান করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি শান্তির দূত হিসাবে রাহমাতুল্লিল আলামিন বিশ্বজাহানের জন্য করুণা স্বরূপ প্রেরিত হয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের বিষয়বস্তু হবে এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে যা বাংলাদেশে দেখছেন বা শুনছেন সৌদি আরব এই রকমের অবস্থা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে আরো বিভিন্ন মুসলিম দেশে এমনকি অমুসলিম দেশেও এই ধরনের অবস্থা হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে এ সম্পর্কে আমাদের সঠিক দিনের কথা কোরআন সুন্নাহর কথা আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ কি রয়েছে যা আমাদের করণীয় এবং যে মোতাবেক আমাদেরকে যেমন আকীদা বিশ্বাস রাখতে হবে তেমনি আমাদেরকে আমল করতে হবে কর্ম করতে হবে তেমনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকেই পদক্ষেপ নিতে হবে কদম উঠাতে হবে যাতে করে আমাদের হাত না উঠে আমাদের কদম না উঠে এমন অবস্থায় বা এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে আল্লাহ বা তাঁর রাসূল আদেশ দান করেননি আর তা হচ্ছে মুসলিম দেশে বা অমুসলিম দেশে সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করা অস্ত্র ধারণের মাধ্যমে খুন করার মাধ্যমে ধন সম্পদ নষ্ট করে ভীত সন্ত্রস্ত করার মাধ্যমে ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে এ সম্পর্কে আজকে আলোচনা করব যাতে করে আমরা সঠিক জ্ঞান হাসিলের মাধ্যমে আমরা বিভ্রান্তি থেকে গুমরাহী থেকে ভ্রষ্টতা থেকে সতর্ক থাকতে পারি সজাগ থাকতে পারি এবং কারো এই বিভ্রান্তির জালে শিকার না হয়ে যায় এলম যদি আমাদের সঠিক থাকে তাহলে কেউ গুমরাহ করতে পারবে না আর যদি এলম থাকে ভ্রান্ত ভুল তথ্য ভুল জ্ঞান থাকে তাহলে আমাদের ভুল হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 204-205 এ ইরশাদ করেছেন ওমিনান নাসি মা ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া পৃথিবীতে এমন কতক লোক রয়েছে, ছিল, এসেছে, আসবে। মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে পার্থিব জীবনে তাদের কথা খুব পছন্দনীয় মনে হবে, কথা শুনে খুব সুন্দর লাগবে, চাকচিক্যতা কথার প্রমাণ যুক্তি তাদের কাছে বাহ্যিক মনে হবে খুব সুন্দর, দোহাই পড়বে ইসলামের, বলবে আল্লাহর দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, বলবে ইসলামের নামে, করবে কিছু ইসলামের নামে। এগুলো হচ্ছে ইয়ো যুবকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে যাদের কাছে সঠিক জ্ঞানের দুর্বলতা রয়েছে তারাকে বাহ্যিক চাকচিক্যতা সৌন্দর্যতা প্রতারিত করবে, ভালো লাগবে তাদের কথা শুনে। ইসলামের কথা বলছে, তো কোরআনের কথা বলছে, তো হাদিসের কথা বলছে, এ তো শরীয়তের কথা, যুক্তি যুক্ত কথাবার্তা। ওয়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং আল্লাহর দোহাই দিয়ে যা কিছু বলবে, বলবে আল্লাহ অন্তর দেখছে, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলবে, তাদের কথাকে আরো জোরদার করার জন্য, বলিষ্ঠ মজবুত করার জন্য ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। কিন্তু বাহ্যিক চাকচিক্যতা কথার দেখে, বাহ্যিক যুক্তিকতা দেখে ধোকা খেয়েছিল না। ওয়া হুয়া আলাদুল খিসাম, এই শ্রেণীর লোকেরা হচ্ছে অত্যন্ত ঝগড়া ফেলল, অশান্তি সৃষ্টিকারী লোক। কারণ তারা কি করে, ওয়াইজা তাওয়াল্লা সাফিল আর্দ, এরা চাকচিক্যতার কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথা বলে, যখন পৃথিবীতে বিচরণ করে, দুনিয়াতে চলাফেরা করে, বিভিন্ন দেশে যখন এরা চলাফেরা করে, কি করে, সাফিল আর্দ লিপসেদা, পৃথিবীতে এই প্রচেষ্টাই চালায় তারা, এই প্রয়াসই চালায় কি, লিপসেদা, ফাসাদ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, শান্তিকে ব্যাহত করার জন্য। ইউফসেদা ফিল আরদ, ওয়াইজা তাওয়াল্লা ফিল আরদ, ওয়াইজা তাওয়াল্লা সা ফিল আরদ লিউফসেদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, এবং এরা জমি জায়গা, গাছপালা, ফল ফ্রুট, ফসল পানি নষ্ট করে, হার্স, জমি জায়গায় ক্ষেত খামারকে নষ্ট করে, অর্থাৎ সম্পদকে নষ্ট করে, ধ্বংস করে, ওয়ান্নাসল, এবং প্রজন্মকে, যে আগামী জেনারেশনকে ধ্বংস করে, লোকজনকে ধ্বংস করে, আক্রমণ করে লোকজনের উপর, রাস্তাঘাটে, ঘরবাড়িতে নিরাপদ মানুষ চলাফেরা করছে, মার্কেটে যেখানে লোকজন রয়েছে গাফিল হয়ে রয়েছে, কোন তাদের ভ্রক্ষেপ নেই, গিয়েছে কেউ বাজার করার জন্য, কেউ গিয়েছে অফিস করার জন্য, কেউ জন্য কেউ গিয়েছে রুজি রুজিকের জন্য, কেউ বিদেশ থেকে এসেছে ইত্যাদি ইত্যাদি, কেউ ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, কেউ মাদ্রাসায় পাঠিয়েছে, কেউ এক জায়গায় থেকে অন্য জায়গায় বাসে ট্রেনে সফর করছে, তাদের উপরে আক্রমণ করে ধ্বংস করে দিলাম। ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসলা, এগুলি ভালো কাজ, ভালো কাজ, ফলের বাগান নষ্ট করে দেওয়া, জমি জায়গা নষ্ট করে দেওয়া, পাঁচতলা দশতলা অফিস আছে নষ্ট করে দেওয়া, পুলিশ স্টেশনে গোলা বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া, ভালো কাজ কি, মুসলিমদের ধন সম্পদ রয়েছে বা অমুসলিমের ধন সম্পদ রয়েছে, ধন সম্পদকে ধ্বংস করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, তেলের খনি রয়েছে, পেট্রোলের রিফাইনারি রয়েছে, আগুন লাগিয়ে দিলেন, হ্যাঁ, বোমা বিস্ফোরণ করে দিলেন, ভালো কাজ, কত কে মারা গেল সেখানে, নিরীহ মানুষরা যাদের খুনকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেননি। ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, এই কাজগুলি কেমন, আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ফাসাদ, ফিতনা, অশান্তি সৃষ্টি করা, বিপর্যয়কে পছন্দ করেন না, ভালোবাসেন না। কোরআনের ভঙ্গিমা যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না মানে হারাম, আল্লাহ কোরআন বলেছেন অহংকার সম্পর্কে ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী যে নিজে অদ্ভুত প্রকাশ করে তাকে আল্লাহ ভালোবাসেন না, মানে কি, হারাম, অহংকার চরম অপরাধ, ধ্বংসের কারণ, এখানে আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ক্ষয়ক্ষতি করা, খুন করা, অশান্তি সৃষ্টি করা, ভীত সন্ত্রস্ত করা, কি জানি ফিরে আসতে পারবো কিনা, যে অবস্থা চলছে কি জানি বাড়িতে ফিরতে পারবো কিনা, কি জানি ছেলে গেছে ফিরে আসবে কেন স্কুল থেকে। আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ এগুলি পছন্দ করেন। এই বিষয়টিকে বুঝে নেওয়ার জন্য সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সেগুলির শ্রেণী বিভাগ জানা উচিত। কোনদিন চিন্তা করেছেন যে সারা বিশ্বে কত রকমের দেশ রয়েছে? হ্যাঁ, কে বলতে পারেন, আছে কোন মত? সারা বিশ্বে তিন রকমের দেশ রয়েছে, তিন প্রকারের দেশ রয়েছে। এক হচ্ছে ইসলামিক দেশ, আর এক হচ্ছে মুসলিম দেশ, আর এক হচ্ছে অমুসলিম দেশ। শুনেন এই ভাগটি এবং বাস্তবে দেখেন পৃথিবীতে ইসলামিক দেশ মুসলিম দেশ পার্থক্য আছে, ইসলামিক দেশ মুসলিম দেশ আর অমুসলিম দেশ। এক একটি দেশ দিয়ে শুরু করি, যে অস্ত্র নিয়ে অমুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে ভীত সন্ত্রস্ত করা, জানমালের ক্ষয়ক্ষতি করা, কাফেরদেরকে মেরে দেওয়া, তাদের ধন সম্পদ নষ্ট করে দেওয়া, একটি বিষয়। আরেকটি দেশ হচ্ছে মুসলিম দেশ, অমুসলিম দেশ, পৃথিবীতে অমুসলিম দেশ অনেক আছে, যেমন ভারত, যেমন নেপাল, বর্মা, থাইল্যান্ড, ইউরোপ, আমেরিকার এসব দেশ অমুসলিম দেশ। অমুসলিম দেশ, মুসলিম দেশ সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সেগুলো মুসলিম দেশ, এগুলি সব মুসলিম দেশ, একটি সৌদি আরব বাদে সবগুলি মুসলিম দেশ। অর্থাৎ সিংহভাগ মুসলিম সে দেশে বাস করে, অথবা সিংহভাগ না হলে ফিফটি ফিফটি হলেও আধা আধি হয়তো, অথবা কমও যদি থাকে মুসলিম সংখ্যা, কিন্তু নেতৃত্বে কে রয়েছে? মুসলিম রয়েছে, মুসলিম নেতা, মুসলিম নেতা রয়েছে, কিন্তু ইসলামিক আইনের কোরআন সুন্নার বাস্তবায়ন নেই। দেশের রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কে? মুসলিম, কিন্তু সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, কোরআন সুন্নার বাস্তবায়ন নেই। কোরআন সুন্নার আলোকে দেশ পরিচালনা করা হয় না, অফিস আদালত পরিচালনা করা হয় না, রাষ্ট্রনীতি অর্থনীতি তাদের পশ্চিম আইন দিয়ে চলে, মানবরচিত বিধান দিয়ে চলে, কোরআন সুন্নার বিধান দিয়ে চলে না। এগুলো মুসলিম দেশ, যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশ, যেমন আরো অন্যান্য কান্ট্রিগুলো, আরো মুসলিম বিশ্ব সবগুলি বলতে পারে, এগুলো হচ্ছে মুসলিম দেশ। ইসলামিক দেশ, যে দেশের রাষ্ট্রনেতা মুসলিম এবং সেই দেশ পরিচালিত হয় কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহর বিধান দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে না হয়, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থেকে নেওয়া হয়, যেমন সৌদি আরব, যে হচ্ছে ইসলামিক দেশ। তাহলে এই তিন প্রকারের দেশ আপনাকে আগে বুঝে নিতে হবে, তারপর এক একটি করে আপনাকে বুঝাবো যে অমুসলিম দেশে অস্ত্রের ব্যবহার। কোন মুসলিম যদি মনে করে যে আমি জিহাদ করছি অমুসলিম দেশে, আমি কাফেরকে মারব, জায়েজ, কোরআন কি বলেছে তা আপনাদেরকে বলব, তারপরে মুসলিম দেশের কথা বলব, তারপরে ইসলামিক দেশের কথা। অমুসলিম দেশের কথা নেন, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, নবী হওয়ার পরে কত বছর ছিলেন? ১৩ বছর। মুসলিম দেশ ছিল মক্কা না অমুসলিম দেশ? ১৩ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকলেন নবী হওয়ার পরে। মুসলিম দেশ না অমুসলিম দেশ? অমুসলিম। নেতৃত্ব কাদের ছিল? অমুসলিমদের। ইসলামী আইনের বাস্তবায়ন ছিল? ছিল? ছিল না। তাহলে এর নাম কি? যে দেশে অমুসলিম নেতা এবং ইসলামী আইনের বাস্তবায়ন নেই সেই দেশকে কি বলা হয়েছে? অমুসলিম দেশ। অমুসলিম দেশ আমভাবে বললাম, যদি সেখানে মুসলিমদের স্বাধীনতা দেওয়া হয় তাদের ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য, মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য, তাদের শিক্ষা দীক্ষার চর্চা করার জন্য, তাহলে সেটি দারুল হাব নয়, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, সেজন্য সেটা দারুল হাব নয়, কিন্তু সেটি অমুসলিম দেশ। অমুসলিম দেশে একটু ব্যাপকতা রয়েছে। আর যখন বলবেন দারুল হাব, সেটি হচ্ছে বিশেষ অমুসলিম দেশ, ওখান থেকে আরেকটি শাখা বেরোবে। তো অমুসলিম দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি রয়েছে? মক্কা মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত ছিলেন না? ছিলেন না। তা নির্যাতন হইত? সাহাবায়ে কেরামদের নির্যাতন হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে, কি জুলুমের পাহাড় তাদের উপর। বেলাল রাজি আল্লাহ তাআলার ঘটনা জানেন কি হত, তারপর জুলুম হত। আম্মারের কথা জানেন, ইয়াসারের কথা শুনেছেন, ইয়াসারের স্ত্রী আম্মারের মাতার কথা, সুমাইয়ার কথা শুনেছেন, প্রথম ইসলামের শহীদ কে? সুমাইয়া রাজি আল্লাহ তাআলা আনহা। এই আবু জাহাল মারদুদ আলাইহি মিনাল্লাহি লানাহ, আল্লাহর অসংখ্য লানত বর্ষিত হোক এরকম কাফেরদের উপর। কত জুলুম অত্যাচার করেছে শেষে, আল্লাহু আকবার, শহীদ হলেন সুমাইয়া রাজি আল্লাহ তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি কোন সাহাবীকে অনুমতি দিয়েছিলেন যে পারলে আবু জাহালকে মেরে দাও, সরাসরি লড়াই করে না পারা যেতে পারে, কিন্তু রাতের অন্ধকারে আত্মঘাতী হামলা করে, যেমন আজকাল একশো লোকেরা করছে ইসলামের দোহাই পেড়ে, ভালো করে বুঝেন, করছে না করছে না? সাহাবিরা ইচ্ছা করলে পারতেন না? যে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন সাহাবি ছিলেন, তারা ইচ্ছা করলে আত্মঘাতী হামলা করে আবু জাহালকে মারতে পারতেন না? রাতের অন্ধকারে ধোকা দিয়ে গোপনীয় ভাবে, অনেক পথ আছে মারার, রাতের অন্ধকারে যাচ্ছে কোন জায়গায় সুযোগ নিয়ে বসে আছে, হঠাৎ করে মেরে দিল, অনেক পথে ঘুমিয়ে আছে অবস্থায় গিয়ে মেরে দিল। এগুলো হচ্ছে কাপুরুষদের মারা, আর বীর পুরুষের মারা, আল্লাহর শত্রুকে মারবে বীর পুরুষের মতো, আল্লাহ রাস্তায় জিহাদ করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের জিহাদ করে, এর নাম জিহাদ। আর কাপুরুষের মারা রাতের অন্ধকারে, কেউ শুয়ে আছে, কেউ গাফিল হয়ে রয়েছে, কেউ বাজার নিজের কাজকর্মে গিয়েছে, হঠাৎ করে আক্রমণ করে দিল, মেরে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কিরামরা ইচ্ছা করলে আবু জাহালকে বা এইরকমের জালেমদেরকে ইচ্ছা করলে মারতে পারতেন, মারাতে পারতেন, মেরেছেন না মারতে আদেশ দিয়েছেন? বরং আরো শুনিয়ে রাখি আপনাদেরকে, হয়তো আপনাদের ব্রেনে নেই, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় ১৩ বছর যুদ্ধকে নিষিদ্ধ রেখেছিলেন, হারাম ছিল যুদ্ধ অস্ত্র ধারণ করা, আল্লাহর পক্ষ থেকে অস্ত্র ধারণ করা আবু জাহাল আবু লাহাবের বিরুদ্ধে মক্কার কাফেরদের বিরুদ্ধে কি ছিল? হারাম ছিল, চলবে না, নিষিদ্ধ। এই জন্য একটি ঘটনা দেখাতে পারবেন না যে কোন সময় কাফেররা, কোন সময় কি একা হইতো না, সবসময় দলবদ্ধ হয়ে থাকত, একা একজন কাফের যাচ্ছে দশজন মুসলমানকে মেরে দিল, ইচ্ছা করলে পারতেন তারা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল। কেন? আল্লাহ রব্বুল আহকামুল হাকিমিন, আল্লাহর একটি নাম হচ্ছে হাকিম, প্রজ্ঞাময়, আল্লাহ হিকমত ভালো করে বুঝেন। একটি আবু জাহেলকে মেরে দিলে দু চার ঘন্টাও লাগতো না ওই চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মুসলমানকে সাফ করতে, তাদের ঠিক কিনা বলুন? শেষ করি, ১৩ বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের মাঝে থাকলেন, আবু জাহেলকে মেরে দেওয়ার পরে এই সুযোগটা থাকত, সমূলে বিনাশ করে দিত তারা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ রেখেছিলেন। তাহলে এর থেকে কি বুঝলাম? যে মক্কা তাদের যখন অমুসলিম দেশ ছিল, অমুসলিমদের নেতৃত্বে ছিল, তখন আল্লাহ অস্ত্র ধারণ করা কি করেছেন? নিষিদ্ধ, হারাম। তাহলে অমুসলিম দেশে কেউ যদি অস্ত্র ধারণ করে, অমুসলিম দেশে অস্ত্র ধারণ করে, এই আল্লাহর শত্রু কাফের সুতরাং মারব, যদি এই কাজ করে বোমা দিয়ে উড়িয়ে দেব, তাহলে ইসলামের ক্ষতি হবে না লাভ হবে? আস্তে আস্তে করে কথা, ক্ষতি হবে কথাটি খুব আস্তে, আর বাকি লোকের মনে হচ্ছে যে না ভালোই কাজ মনে হচ্ছে। যদি লাভ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অনুমতি দিতেন যে মক্কায় পারলে সুযোগ পেলে উড়িয়ে দাও, সরাসরি সামনাসামনি না পিছন দিক থেকে হঠাৎ করে মারা যায় যে কোনো লোককে। সেই যুগে তো এরকম পাহারা ছিল না, আজকাল নেতাদের যেমন সারা বিশ্বে নেতাদের পাহারা দিয়ে, এমনকি কুকুরও পাহারা দিচ্ছে, বসে গিয়েছে ভারত দুশো কুকুর পাহারা দিচ্ছে শুধু, মানুষের উপর বিশ্বাস হয় না তখন কুকুর তাদের, তাদের চরিত্র যেহেতু এরকম হয়ে গেছে এখন তাদের পাহারা হেফাজত কে করবে? কুকুরেই করছে, মানুষের মতো চরিত্র থাকলে তো এরকম ভয় থাকতো না। মানুষ মানুষের মাঝে আবু বকর সিদ্দিক থেকেছেন, ওমর থেকেছেন, উসমান থেকেছেন, আলী থেকেছেন, কিন্তু এরকম আশঙ্কা হয়েছিল না তাদের। সেজন্য তাদের কুকুরের মতো নিকৃষ্ট জানোয়ারের প্রয়োজন পড়েনি, কিন্তু যখন মানুষ নিজে কুকুরের পর্যায়ে চলে গেছে তখন তাদের এরকম কুকুরের প্রয়োজন। আসলে তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অমুসলিম দেশে অস্ত্র ধারণ করে কাফেরদের ক্ষতি সাধন করা নিষেধ করেছেন, কারণ এতে লাভের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ভালো করে শুনে রাখুন, অমুসলিম দেশের কথা হল, তাহলে ক্লিয়ার যে অমুসলিম দেশে অল্প কাটে লোক আছি, আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করতে পারছি, মাদ্রাসা তৈরি করতে পারছি, ইসলামের দাওয়াতের কাজও করতে দিচ্ছে সেসব দেশে। দেখেন সারা বিশ্বে অমুসলিম দেশে দাওয়াতি কাজ আপনি একটা সীমিত এতে থেকে করতে পারবেন, আপনি চর্চা করতে পারবেন, শিক্ষা দীক্ষা দিতে পারবেন মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে, ইসলামের কাজ করতে পারবেন আপনি একটা গণ্ডিতে থেকে যতটা তাদের কোন ব্যাঘাত ঘটছে না, মানে যেটি তাদের ভাষায় অমুসলিমদের ভাষায় যেটি ধর্মীয় স্বাধীনতা অনেকটাই আছে, সেখানে যদি অস্ত্র ধারণ করে এই সংখ্যালঘু মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে, তাহলে ইসলামী দাওয়াত তো মুছে যাবেই যাবে, বাকি যে কটা মুসলিম সেখানে কাজ করত তারাও মুছে যাবে, ঠিক কিনা? আল্লাহ আকবার, আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ করে তাই হইল, আল্লাহ জানে ইহুদিরা করল না মুসলিম, কিন্তু যদি মুসলিম করে থাকে তার ক্ষতি কত হল, এটা করে লাভ যেটুকু হওয়ার লাভ তো কিছু হল না, লস আর লস মুসলিমদের। মুসলিম দেশে আসুন, মুসলিম দেশ আগে বলেছি তিন প্রকার দেশ, তাই না? অমুসলিম দেশে তাহলে অস্ত্র ধারণ করা যাবে না, কারণ এখানে বেশি সন্দিহান অনেকে যে অমুসলিম ওখানে আবার মারতে কি অস্ত্র ধারণ করতে কি না, দলিল বলা হয়নি তো। আল্লাহ রাব্বুল্লাহ কোরআনে বলেছেন আলম তার সূরা নিসা, আলম তারা ইলাল্লাযিনা ক্বিলা লাহুম কুফু আইদিয়াকুম, হে নবী তুমি কি দেখনি ওদেরকে, মানে বিশ্বের মানুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে সবাইকে বলা হচ্ছে, ইলাল্লাযিনা ক্বিলা লাহুম, ওই সাহাবায়ে কেরামদেরকে মক্কার লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সামলিয়ে রাখো, থেমে রাখো, কুফু মানে থেমে রাখো, হাত সামলিয়ে রাখো, হাত বাড়িয়ে দিয়ে না মারার জন্য কাউকে, আবু জাহাল মারছে, আবু লাহাব মারছে, নির্যাতন করছে কাফেররা মক্কার, সেজন্য তোমরাও অস্ত্র ধারণ করবে না, কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে থেমে রাখো, হাত বাড়াবে না কোন কাফেরের উপর মক্কা। তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বলছেন যতটুকু করতে পারছো ততটুকু করো, কি ওয়াকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করতে পারবে নামাজ কায়েম করো, তাও কাবা শরীফের চারিদিকে এখানে নামাজ পড়তে দেবেন আল্লাহর ঘরে এসে, ঘরে ঘরেই নামাজ পড়ো, দারুল আরকামে তারা নামাজ পড়তেন জামাত করে, ওয়াকিমুসসালাহ নামাজ পড়তে থাকো, ওয়াতুস যাকাত, যাকাত প্রদান করো, যে অভাবী মুসলিমরা রয়েছে তাদের সাহায্য করো, অসহায় মুসলিমরা রয়েছে তাদের সাহায্য করো, ওয়াকিমুসসালাহ ওয়াতুস যাকাত, ফালাম্মা কুতিব আলাইহিমুল কিতাল, আল্লাহ বলছেন যখন কিতাল ফরজ করে দেওয়া হলো, পরে আল্লাহ ফরজ করলেন, কিন্তু এই অবস্থায় যে অবস্থা বিরাজ করেছিল মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে, সেই অবস্থায় আল্লাহর আদেশ কি, কুফু আইদিয়াকুম, হাত সামলিয়ে রাখো, খবরদার হাত উঠাবে না কোন কাফেরের উপর। তাহলে সারা বিশ্ব মুসলিম দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য, যেখানে শক্তি নেই মক্কার মতো অবস্থা, মক্কার কাফেরদের যেমন যুগে মুসলমানদের যে অবস্থা ছিল সেই অবস্থা মুসলিম দেশ। তাহলে কাফেরদের ওপর এখন এখানে বলি, কাফেরদের ওপর যদি অস্ত্র ধারণ করতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে নিষেধ করেন যেখানে ইসলামের ক্ষতি হবে অস্ত্র ধারণ করলে, তাহলে মুসলিমদের ওপর অস্ত্র ধারণ করলে কি হতে পারে, জায়েজ হতে পারে? কখনো না। মুসলিম দেশগুলি দুই ভাগে বিভক্ত বললাম, তাই না? এক মুসলিম দেশ আর এক হচ্ছে ইসলামিক দেশ। এখন আসুন মুসলিম দেশ আর ইসলামিক দেশে তাহলে এগুলি করা কেমন, মুসলিমের উপর অস্ত্র ধারণ করা জায়েজ হতে পারে? যে দিনে ইসলাম শান্তির দিন, যে দিনে ইসলামের রাসূল রাহমাতুল্লিল আলামিন বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, এই রহমত কি যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে ইকরার করে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে, যে যারা মসজিদ মাদ্রাসা তৈরি করে, যে দেশে ইসলামের খেদমত হয়, যদিও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, তারা মুসলিম যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হাত্তা তারা কুফরান বাওয়াহান, যতক্ষণ স্পষ্ট কুফরি না দেখবে, যতক্ষণ এই ঘোষণা না করবে যে আর কোরআনের আইন আমাদের দেশে চলবে না, বাংলাদেশে কোরআন আইন চলবে না, পাকিস্তানে কোরআন আইন চলবে না, ওই যে ১৪০০ বছর আগের কথা আমরা এসব মানি না, তাহলে কুফরান বাওয়াহান, স্পষ্ট কাফের। নামাজ পড়েও মুসলমান থাকবে না, রোজা রেখেও মুসলমান থাকবে না, ঈদ পড়েও মুসলমান থাকবে না, মসজিদ মাদ্রাসা বাইতুল মোকাররম তৈরি করে মুসলমান থাকবে না। কিন্তু একথা কি বলেছে বাংলাদেশের নেতারা? তা তো বলেনি। পাকিস্তানি তারা কি বলেছে? মুসলিম দেশের নেতাগুলি কি বলেছে যে কোরআনের আইন অচল? যদি অচল বলে তাহলে মুসলমান না, তাহলে মুরতাদ। যতক্ষণ বলেনি তাহলে তারা কে ইসলামী আইনের বাস্তবায়ন করে না, মুসলিম। মুসলিমের সাথে যেহেতু তারা পাপ করছে, মানবরচিত বিধান বাস্তবায়ন করে আল্লাহর বিধানকে সাইডে ছেড়ে দিয়ে উপেক্ষা করে, এবং সেই দেশে কবর মাজারের পূজা হচ্ছে, পীরের পূজা হচ্ছে, অনেক শিরক বিদাত হচ্ছে, সুতরাং এবং সেগুলিকে সহযোগিতাও করা হচ্ছে, সেগুলিকে বন্ধ করার চেষ্টা করা হয় না, এই না পরিস্থিতি বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলি বলছি ফিট নয় কি? কবর মাজারকে সাজসজ্জিত করা হচ্ছে, এর জন্য সহযোগিতা করা হচ্ছে, এগুলি বন্ধ করার কোন চেষ্টা সরকারি পর্যায়ে নেই, এবং বরং সহযোগিতা করা হচ্ছে, এগুলি সুন্দর সাজসজ্জিত করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, শিরক বিদাত বিদাতীদের বেশি ছাড় দেওয়া হচ্ছে এই ইত্যাদি ইত্যাদি সবকিছু বলা যেতে পারে। কিন্তু বিদাত করলে অথবা এই ধরনের কাজগুলি করলে, মানবোচিত বিধান যদি বাস্তবায়ন করে, দিয়ে যদি দেশ পরিচালনা করে, কিন্তু কোরআনের বিধানকে অস্বীকার করে না, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কি বলেছেন? ফাসেক অথবা জালেম বলেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাওলাইকুমুল ফাসিকুন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাওলাইকুমুল যালিমুন আর আমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল ফাওলাইকুমুল কাফিরুন। তিনটি বলেছেন, তাহলে কাফের কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে বললাম, যখন বলবে যে পশ্চিমা আইন, কমিউনিজম বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলি হচ্ছে সমস্যার সমাধান, আমরা বাংলাভাষী, সুতরাং বাংলাদেশি যে জাতীয়তাবাদ রয়েছে এটি হচ্ছে প্রযোজ্য আমাদের দেশের ক্ষেত্রে, আর ডেমোক্রেসি প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, গণতন্ত্র প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, আর ইসলামিক আইন চলবে না, কোরআন আইন চলবে না, যদি বলে তাহলে কাফেরুন। কিন্তু সে কথা শুনিনি তাদের কাছ থেকে, ঠিক কিনা? যখন শুনিনি তাহলে তারা জালেমুন অথবা ফাসেকুন। মানুষের উপর যদি অন্যায় করে, এই মানবরচিত বিধান দিয়ে বিচার করতে গিয়ে যদি মানুষের উপর জুলুম করে, তাহলে জালেমুন, জুলুমকারী। আর যদি আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করল না, তাহলে ফাসেক, আর জালেমই ফাসেক, জালেম ফাসেক, ফাসিক জালেম, ঠিক কিনা? কিন্তু মুসলিম অলরেডি আছে, ফাসেক জালেম যতক্ষণ কুফরি না করেছে ততক্ষণ পর্যন্ত তারা কি মুসলিম? বুঝার চেষ্টা করেন। কিন্তু এই আজকের এই যে সমস্যা বাংলাদেশের, সেই সমস্যাকে বুঝে উঠতে হবে, যাতে করে কেউ ধোকা না দেয়, সঠিক পথের ওপর দাঁড়িয়ে থাকতে পারেন, গুমরা হয়েন না দুইটি দলের মতো, একটি দল ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে গুমরা হচ্ছে, আরেকটি দল ইসলামের দোহাই দিয়ে গুমরা হয়েছে এই দলটি। সুতরাং আপনাকে মধ্যখানে থাকতে হবে, ইসলামের দোহাই দিয়ে মুসলিম খুন করে গুমরা হইলে হবে না, আর ইসলাম বিরোধিতা করে যেহেতু দাঁড়িয়ালের লোকেরাই কাজ করেছে, সুতরাং এরাই খারাপ, এরাই দেশ নষ্ট করল, এরা মুরতাদ হয়ে যাচ্ছে, দুদিকে গুমরা, মধ্যখানে সাবধান। এইদিকে টানার চেষ্টা হচ্ছে, যেহেতু সংখ্যা গরিষ্ঠতা এইদিকে রয়েছে, যারা বলছে যে যারা ইসলাম ইসলাম করছে দাঁড়িয়ালা, তারাই হচ্ছে সর্বনাশ বাংলাদেশে, সুতরাং সরাও এদেরকে, কথা বুঝতে পেরেছে? এদের থেকে সাবধান, এটি একটি গুমরা দল, পত্র পত্রিকা প্রচার মাধ্যম এদিকে রয়েছে, সাহিত্যিকরা লেখকরা এরা এদিকে রয়েছে, আর একদল ধর্মের নামে গোমরা হচ্ছে। আপনাকে ধর্মের নামে গোমরা হইলে হবে না, আর বিধর্মী হয়ে গোমরা হইলে হবে না, মধ্যখানে থাকতে হবে, আর মধ্যখানে হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত করেছি, না এদের মতো গুমরা, না এদের মতো গুমরা, পথ হারায়ও না। মুসলিমদের উপর অস্ত্র ধারণ করা হারাম, কাফের উপর যদি হারাম হয়ে যায় তাহলে মুসলিমদের উপর হারাম, কঠোরভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমান ইয়াক্তুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোন মুসলিমকে, কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করলো, আমি হত্যা করবো, তো জানছে তারা মুসলিম, তার বদলা হচ্ছে কি আল্লাহ পাঁচটি শাস্তির কথা বলেছেন, কোন মুসলিমকে খুন করলে পাঁচটি শাস্তি, ফাজাজা ও জাহান্নাম, সে যাবে কোথায়, প্রতিদান জাহান্নাম, খালেদান ফিহা চিরকাল, আল্লাহ চিরকাল বলেছেন, যদি আল্লাহর রহমত হয় তো চিরকাল না দিয়ে তাফসির কারগণ বলছেন যে অনন্তকাল, চিরকাল মানে দীর্ঘকাল বলতে পারেন, চিরকাল নয় দীর্ঘকাল, অনেকদিন থাকবে, আর অনেকদিনকে আমরা চিরকাল বলি, এই লোকটি চিরকাল বিদেশে থেকে গেল, বিয়ে করার পর বিশ বছর পঁচিশ বছর থেকে সৌদি আরবে আছে, তাহলে আপনাকে দেশের লোকেরা কি বলবে, সারা জীবনটাই বিদেশে কাটিয়ে দিল, অথচ সারা জীবন না, বয়স ষাট বছরের তো বিশ বছর পঁচিশ বছর হইল সৌদি আরব, তাহলে সারা জীবন কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভঙ্গিমাতেই বলেছেন, কারণ মুসলিম খুন করলেও কাফের হয় না, যখন কাফের হয় না সে ফাসেক অপরাধী, তখন তার জন্য দীর্ঘকাল জাহান্নাম রয়েছে, খালিদান ফিহা, দীর্ঘকালের শাস্তি জাহান্নামে, ওয়াগাযিব আল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ রয়েছে, গজব রয়েছে তার উপর, ওয়ালানাহু, আল্লাহর লানত অভিশাপ রয়েছে, আল্লাহু আকবার, যে লানতের হকদার কাফের হওয়া উচিত, মালাউন কাফের হওয়া উচিত, মুসলিম মুসলিমকে খুন করার কারণে সে অভিশপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, সুতরাং যারা ধর্মের নামে মানুষ খুন করবে তার আল্লাহর রহমত পাবে না, ওয়ালানাহু, আর ধর্মের নামে খুন করে যদি আল্লাহর রহমত না পাওয়া যায় তাহলে যারা চোর ডাকাত ছিনতাইকারী এমনি খুন করছে, আর যে রাজনৈতিক দলগুলি এক দল অন্য দলের লোককে খুন করছে তাদের সম্পর্কে কি বলতে পারেন, তাদের জন্য এই শাস্তিগুলো আছে না নেই, অবশ্যই ধর্মের নামে করেও যদি এই শাস্তি হয় তাহলে যারা রাজনৈতিক স্বার্থে পেটের স্বার্থে গদির স্বার্থে এক দল অন্য দলকে খুন করছে রক্কা ডাকাটি করছে তাদের কি হবে, ওয়ালানাহু, তাদের শাস্তি হলো চারটি হয়ে গেছে তাই না, আআদা লাহু আযাবান আযীমা, আর তাদের জন্য মহাশাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন, তৈরি করে রেখেছেন কঠোর শাস্তি, তো মুসলিমদের ওপর অস্ত্র ধারণ করা হারাম, আর এই যে শাস্তির কথা শুনলেন, একজন মুসলিমকে যদি বিনা দোষে অর্থাৎ সে খুন খুনের হকদার না, তাকে তার শাস্তি হত্যা হয়নি এখনো, সে বিবাহিত জেনা করেনি, সে মুরতাদ হয়নি, আর কি সে কোন মুসলিমকে অন্যভাবে হত্যা করেনি, এই তিনটি কারণে তো হত্যা করা যাবে, তারপরে এই শাস্তির বাস্তবায়ন কে করবে, সরকার, সরকারের উপর ফরজ, আমাদের উপর ফরজ নয়, মুসলিম সরকারের উপর ফরজ, সে ফরজ তরক করছে, জবাবদারি করবে কালকে আমাদের তারা, আর ইসলামিক দেশ যারা এই আইনগুলি বাস্তবায়ন করছে, করছে না করছে না, যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ কেউ যদি কাউকে খুন করে তাহলে তার গলা কেটে যাবে, যে এই জন্য দেখেন এখানে খুনের হার খুব কম নগণ্য, বছরে দশটি বিশটির বেশি হবে না হয়তো, খুব বেশি হলে, আর দেশে প্রতিদিন পত্রিকা খুলে নার পড়েন যে আজকে অমুক শহরে এত খুন হলো, অমুক শহরে এত খুন হলো, অমুক শহরে এত ধর্ষণ হলো, দেখেন না কত ঘটনা, কারণ ইসলামিক আইনের বাস্তবায়ন নেই, যে খুনি খুন করছে ও জানছে যে আমার কিছু হবে না, আর যদি ধরা পড়েও যায় তো যাব জেলে যাব পাঁচ বছর, আর না হলে জামানতে দুই তিন মাস পর আবার জামানতে, জামানতে রাস্তায় খোলা রয়েছে, হ্যাঁ পয়সা দিতে পারলেই হইল, ঘুষ দিতে পারলেই হইল, বেরিয়ে চলে আসবো, বুক ফুলে ঘোরাফেরা করবো, আবার এই জন্য অহরহ খুন হইতে আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো ইরশাদ করেছেন, মিন আজলে যালিকা কাতাবনা আলা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলদের ওপর এই কথাটি লিখে দিয়েছিলাম, এই বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল লিখেছেন, কি আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, কোন ব্যক্তির বদলে না যে কাউকে সে খুন করেছে, আও ফাসাদিন ফিল আরদ, পৃথিবীতে সে বিপর্যয় এরকম বড় ধরনের সৃষ্টি করে যার শাস্তি হতে পারে খুন করা, একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে সে কি করল, ফাঁকা আন্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সারা বিশ্বের মানবতাকে সে খুন করল, এ হচ্ছে কোরআনের কত শক্ত বাণী, চিন্তা করুন তো দেখি, একজন মানুষকে অন্যায় করে কেউ যদি হত্যা করে ফাঁকা আন্নামা কাতালা নাসা জামিয়া, সারা বিশ্বের মানুষকে সে হত্যা করল, অমান আহিয়া হা, আর যদি একজনকে কেউ মেরে দিছিল কোন জায়গায় ধরে চোরগন্ডারা বা অন্যায়কারীরা তাকে মেরে দিচ্ছিল খুন করে দিচ্ছিল, আর আলহামদুলিল্লাহ আপনারা দু চারজন গিয়ে সে অন্যায়কারী দেখে তাই দিলেন আর ওই লোকটি জীবনটা বাঁচিয়ে দিলেন, ওমান আহিয়াহা, যে ব্যক্তি কাউকে জীবন দান করলো, বাঁচিয়ে দিতে পারলো, ফাকা আন্নামা আহিয়া নাস জামিয়া, তাহলে সারা বিশ্বের মানুষকে জীবন দান করলাম, আল্লাহু আকবার, বাঁচিয়ে দিল, তাহলে সারা বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। কারণ এইভাবে খুনিদের সাহস হয়ে যাবে যে একবার খুন করে নিতে পারবে, আর দেখলে কিছুই হলো না আবার খুন করবে, দশটা বিশটা খুন করে দিবে, সাহস বেড়ে যাবে। মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, মুসলিমকে অস্ত্র দেখানো, অস্ত্র হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে আছেন, বন্দুক হাতে নিয়ে আছেন, রাইফেল হাতে নিয়ে আছেন, আর বলছেন যে উড়িয়ে দেব, বোম হাতে নিয়ে আছেন, দেব উড়িয়ে দেব। এই সম্পর্কে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে আমাদের উপর কোন মুসলিমের উপর অস্ত্রকে উঠিয়ে দেখাবে, আচ্ছা দেখব, চাকুটা উঠিয়ে, হ্যাঁ বোমা উঠিয়ে দেখা যাচ্ছে, এই যে দেখছো না আমি পারি তৈরি করতে, দেখব। মান হামাল আলাইনা সিলাহা, কোন মুসলিমের উপর যদি অস্ত্র উঠিয়ে দেখায়, শুধু মারেনি এখনো সে, কিন্তু মারবে, ধমক দিচ্ছে, ভীত সন্ত্রস্ত করছে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবে, নবী সাল্লামের শাফাত থেকে মাহরুম থাকবে, নবী সাল্লামের হাউজে কাউসার থেকে মাহরুম থাকবে, ফালাইসা মিন্না। কাল কিয়ামতে মৃত্যু প্রমাণিত হবে যদি বলে যে আনা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষ উম্মতের লোক, মৃত্যু প্রমাণিত হবে। ইসলামিক দেশের কথা শোনাই, তারপরে শেষখানে বর্ণনা করব যে এই ক্ষতিকর দিক, এই যে মুসলিম দেশে বা অমুসলিম দেশে অস্ত্র ধারণ করা, অবৈধভাবে যেই ক্ষমতা নিজের হাতে নেই, নিজের হাতে এই ক্ষমতা নিয়ে নেওয়া, এ যদি করা হয় তাহলে ক্ষতিকর দিকগুলি কি, এটি শেষখানে ইনশাল্লাহ সময় থাকলে যতটা সম্ভব বর্ণনা করব। ইসলামিক দেশের কথা আরো একটু বেশি করে শোনেন, মুসলিম দেশ হলেও বললাম যে যদিও তা ইসলামিক আইনের বাস্তবায়ন করে না, ফাসেক জালেম হলেও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, কারণ তারা মুসলিম, কারণ তারা মুসলিম। ইসলামিক দেশ যদি হয় তাহলে আরো গুরুত্ব বেড়ে যায়, আল্লাহ আকবার, তাহলে ইসলামিক দেশে রাষ্ট্র নেতার আনুগত্য করা কি ফরজ, ইসলামিক দেশের রাষ্ট্র নেতার আনুগত্য করা ফরজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা আয়াত নম্বর 59। হে ইমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আর তোমাদের নেত্রী স্থানীয় উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর দুই প্রকার, এর আগে অনেকবারই বলেছি, একদল হচ্ছে আলেম সমাজ, ওলামায়ে কিরাম, ওলামায়ে হাক্কানী, যারা যারা কোরআন সুন্নাহর আলেম, যারা আল্লাহর কথা এবং রসুলের কথা নকল করে, নিজের কথা বলে না, দোকা খাবেন না, আবার আমাদের দেশের চরমনায় শস্যে না, আর রসিয়ার মাইজ ভান্ডারি সব নিজের নিজের দলকে, নিজের নিজের দলের হুজুরদেরকে সব আলেম বলে না, এই জন্য আলেমকে তিন ভাগে ভাগ করি আমি, পেটের আলেম আর বিদাতি আলেম, পেট পেট পূজা না হলেও, আর অধিকাংশ বিদাতিদের পেট পূজাই হচ্ছে ব্যবসা, পেটের ব্যবসায় বড় ব্যবসা, এই জন্য কোন পীর বাংলাদেশে গরিব নেই, আছে বাংলাদেশ সবচেয়ে গরিব শ্রেণী হচ্ছে ওলামায়ে কেরাম, কিন্তু পীর কোন গরিব পাবেন না আপনি, খুঁজে দেখুন কি, যান ভারতে পাকিস্তানে খুঁজে দেখুন, কোথাও পাবেন না। সুতরাং এক শ্রেণীর লোকেরা ধোকা দেয় যে পীর মানে তো শেখ, আরবরা শেখ বলে আমরা পীর বলি, মিথ্যুক তারা, শেখ আলেম, আলেম দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর ওয়ারিস করেছেন ওলামায়ে কেরামকে, ওলামার অধিকাংশ গরিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্রতাকে পছন্দ করেছেন, ওলামা যারা সত্যিকার ওলামা তারা দুনিয়ার পিছনে ছোটে না, পেটের জন্যও ছোটে না, আর বিদাত শিরকের পিছনে ছোটে না, সেই জন্য আল্লাহ তাদেরকে নবীর ওয়ারিস করে বলো ওলামা ওয়ারাসাতুল্লাহ দিয়া, পক্ষান্তরে পীর নয় ভণ্ড, এরা নবীর ওয়ারিস নয়, আর এরা সুন্নতের অনুসারীও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিও নয়, নাইবে রসুল নয়, এরা নাইবে রসুল, রসুলের প্রতিনিধি হচ্ছে ওলামায়ে কেরাম, ওলামায়ে হক, যারা কোরআন এবং সুন্নাত আল্লাহ এবং রসুলের কথা নকল করে, আল্লাহর কথা বর্ণনা করে আর রসুলের কথা বর্ণনা করে, কাল আল্লাহ এবং কাল রসুল। তো আল্লাহ আনুগত্য করতে বলেছেন ওলামাদের, যেহেতু জনসাধারণ কোরআন মাহাদিস থেকে মাসলা মাসাল নিতে পারবে না, তাহলে দক্ষ আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমি নামাজ কেমন করে পড়বো, আমি রোজা কেমন রাখবো, আমি জাকাত দেব, জাকাতের মাসলা মাসাইল আমাকে বলে দিন, তাহলে আলেমের কাছ থেকে জানতে হবে, ওলিল আমরের আনুগত্য করো, কিন্তু তারা বলবে নিজের পক্ষ থেকে নয়, মন গড়া কথা নয়, সুযোগ সুবিধা মতো না, যে যাকে যেমন ফতোয়া, মুরগা খেয়ে ফতোয়া দিয়ে দিলাম আর দাওয়াত খেয়ে ফতোয়া দিয়ে দিলাম না, ওইরকম কাজ করলে হবে না, আবার আমাদের সেই রকমও চলে, যে যত খাওয়াইতে পারে ভালো তাদের ফতোয়া, তাদের সুবিধাজনক ফতোয়া হাসিল করতে পারে। বিবি হারাম হয়ে গেছিল কিন্তু ভালো করে হুজুরকে খাওয়াইয়ে দিয়ে বিবি হালাল করে নিল, এইরকম ফতোয়া নিলে হবে না। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের কথা যারা বললে তারা হচ্ছে উলিল আমর, কোরআন সুন্নাহর কথা। আর উলিল আমর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রনেতা, যারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, এরা সত্যি উলিল আমর, এরাই হচ্ছে উলিল আমর। তো উলিল আমর এই দুই শ্রেণীর লোকেরা, উলিল আমরের আনুগত্য করতে হবে। তাহলে ইসলামিক দেশ যদি হয় যেখানে কোরআন সুন্নাহর ইসলামিক আইনের বাস্তবায়ন হচ্ছে, সেখানে আনুগত্য করা ফরজ। আনুগত্য যখন ফরজ তখন বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেওয়া হারাম, হারাম। যদি কোন ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি তো মানুষের হবে, আমার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আলেমের ভুল হচ্ছে, আর নেতার ভুল হইতে পারে না, ইসলামিক দেশের নেতা ভুল হইতে পারে না, তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে। আর দিনুন নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দিন হচ্ছে নসিহতের নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, উপদেশ দানের নাম। উপদেশ আপনি দিতে পারবেন না, আপনি আপনার যোগ্যতম ওলামায়ে কেরামদের কাছে আপনি ফিরে আসবেন, বলবেন যে এই এই কাজগুলি অন্যায় কাজগুলি হচ্ছে, এটা হচ্ছে ইসলামিক তরিকা। যখন যোগ্যতম আলেম তিনি যদি সরাসরি পৌঁছাতে পারেন জনগণের কথা, তাহলে পৌঁছাবেন, আর যদি পৌঁছাতে না পারেন তাহলে তার চাইতে যিনি যোগ্য রয়েছেন তার কাছে পৌঁছাবেন। আর এমন যোগ্য আলেম যিনি রাষ্ট্রনেতাদের কাছে এই জনসাধারণের আওয়াজকে, যে এগুলি খারাপ, এগুলি অন্যায়, এগুলি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এবং তারও ফরজ দায়িত্ব সে আলেমের, তারা নসিহত করতে থাকবেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং অন্যায় কাজগুলি করেছেন তার কাছে পৌঁছাবেন। আর এমন যোগ্য আলেম যিনি রাষ্ট্রনেতাদের কাছে এই জনসাধারণের আওয়াজকে, যে এগুলি খারাপ, এগুলি অন্যায়, এগুলি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এবং তারও ফরজ দায়িত্ব সে আলেমের, তারা নসিহত করতে থাকবেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং অন্যায় কাজগুলি বাদ দিয়ে দেন, অন্যায় কাজগুলি অনুমতি দেন না, অন্যায় কাজগুলি করতে দেন না, বন্ধ করেন। রাস্তায় রাস্তায় ফিল্মের সিডি বিক্রি হচ্ছে, বড় ফিল্মের সিডি বিক্রি হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, মদ তৈরি হচ্ছে, তাহলে ওপরে আপনাকে জানাতে হবে। হ্যাঁ, আপনি জানিয়ে দিলেন, আপনার আর জবাবদাহি নেই, শেষ, কোথাও জানা হচ্ছে, জানার আড্ডা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, আপনি জানিয়ে দিলেন ওপরে। তার জন্য সংস্থা রয়েছে, দেখুন হাইয়াতুল আমর বিল মারুফ, এখানে সংস্থা রয়েছে, জানিয়ে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, তখন তাদের দায়িত্ব হয়ে গেল। তারা যদি বন্ধ করতে পারে বন্ধ করলো, না হলে তারা তাদের ওপরে যেসব লোকেরা রয়েছেন যাদেরকে আল্লাহ রাব্বুল নেতৃত্ব দিয়েছেন তারা জবাবদিহি করবে এবং তারা এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে। কিন্তু আপনি কোন ভুলের কারণে, কোন ত্রুটির কারণে অস্ত্র ধারণ করতে পারবেন না, ভুল করেছে সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো জায়েজ না হয়। এই ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআহ, যে ব্যক্তি ইসলামিক দেশে বসবাস করলো আর এই অবস্থায় মারা গেল যে ইসলামিক রাষ্ট্রনেতার আনুগত্য করলো না, বিরুদ্ধাচরণ করে, অস্ত্র ধারণ করে, ভুল করেছে, উড়িয়ে দাও, হ্যাঁ, যেখানে সেখানে বম ব্লাস্টিং করো সৌদি আরবের, যেহেতু ইসলামিক দেশে একটি দেশ, এই যদি করে ওয়ালাই সাফি অনকি বায়আত, তাহলে সে আনুগত্য করে, শপথ করেনি এই সরকার ইসলামিক সরকারের সাথে, বায়আত করেনি, তার আনুগত্য প্রকাশ করেনি, ফামাতা মিতাতান জাহেলিয়া, তাহলে তার মরণ হবে জাহেলিয়াতের মরণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মোতাবেক মিল্লাতে রাসূলুল্লাহর উপর মরণ হবে না। কবরে যখন মুসলিমকে রাখা হয় তখন দোয়া পড়া হয় কি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ইসলামিক সরকারের বিরুদ্ধে কেউ যদি অস্ত্র ধারণ করে, সে জনগণের বিরুদ্ধে ধারণ করুক বা সেই দেশের ধন সম্পদের বিরুদ্ধে, সেই দেশের পেট্রোল খনির বিরুদ্ধে, সেই দেশের কোন সরকারি অফিসে গিয়ে আক্রমণ করুক ইত্যাদি যেভাবে করুক না কেন, ফামাতা মিতাতান জাহিলিয়া, সে আনুগত্য প্রকাশ করল না, বরং বিদ্রোহ ঘোষণা করল, খুরুজ করল, বেরিয়ে পড়ল সরকারের বিরুদ্ধে, বাগাওয়াত যাকে বলা হয় ইসলামের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, এই দলটিকে বলেছেন বাগি দল, দেশদ্রোহী, ইসলামদ্রোহী, ইসলামিক রাষ্ট্রদ্রোহী দল বলা হয়েছে। ফাকাতুল্লাতি তাবগি, তাদের বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করে তাদেরকে দমন করো যারা বাগাওয়াত করেছে, বিদ্রোহ ঘোষণা করেছে। ফামাতা মিতাতান জাহিলিয়া, তাহলে ইসলামিক দেশে কেউ যদি অস্ত্র ধারণ করে তাহলে জাহিলিয়াতের মরণ মরবে। এ হাদিস পীর মরিদির ব্যবসার ক্ষেত্রে নয়, যে পীরের যে বায়াত না করে মারা গেল, মরিদ হল না, সে জাহিলিয়াতে মারা মরল। কোন রাষ্ট্র কায়েম করেছে বাংলাদেশে আজকে 298,000 তরিকা, আর নবী সাল্লামের 400-500 বছর পরে এই বিদাতি বায়াত শুরু হলো, আর তারা বলছে এই বায়াত যে না করে পীর ধরল না, যার পীর নেই তার পীর শয়তান। কি গুমরাহি বিরাজ করছে বাংলাদেশের জমিনে। যে পীরের কথা কোরআনে নেই হাদিসে নেই, সাহাবাই কেরামের যুগেও নয়, তাবেইনদের যুগে নয়, তাবা তাবেইনের যুগে নেই। কোন কে পীর ছিলেন সাহাবাদের মধ্যে আর বাকি কে মুরিদ ছিলেন? ইসলামী রাষ্ট্র তারা কায়েম করেছেন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর, সবাই আনুগত্য করেছেন। ওমর খলিফা হয়েছেন, সবাই আনুগত্য করেছেন। উসমান খলিফা হয়েছেন, আনুগত্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন, সবাই আনুগত্য করেছেন। তাই করুন, ইসলামী রাষ্ট্র কায়েম করুন বাংলাদেশে, আনুগত্য ফরজ হয়ে যাবে। এই গত বৃহস্পতিবারে তাই বলছিলাম এতে কিং ফার ইউনিভার্সিটিতে বক্তব্যে, যে এখনই যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যায় বাংলাদেশে, তাহলে আনুগত্য করা ফরজ হয়ে যাবে আমাদের সে রাষ্ট্রনেতা। সুতরাং ইসলামিক তরিকা এনে যে রাস্তায় বেরিয়ে যাওয়া এবং টেনে হেঁচড়ে ফেলা, এই যে বিরোধী দলের কাজ হচ্ছে যে পাঁচ বছর আগে যত তাড়াতাড়ি টেনে হেঁচড়ে ফেলে দিতে পারি আর আমরা গদিতে চলে যেতে পারি, এটাই না কাজ গণতান্ত্রিক দেশগুলিতে? এটাই তো থেকে গেছে কাজ, ইসলামের কাজ না। ইসলামের কাজ হচ্ছে সংশোধন করা, উপদেশ দেওয়া এবং তাদের হাত শক্ত করা, আর দায়িত্বশীল যারা নেতৃত্ব আছে তাদের কাজ হচ্ছে ইসলামী আইনের বাস্তবায়ন করা। সুতরাং তাদের আনুগত্য তখন ফরজ হয়ে যায় যখন তারা ইসলামের বাস্তবায়ন করবে। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি, ক্ষতিকর দিকের চরম ক্ষতিকর দিক, তাহলে সবগুলি হারাম হয়ে গেল। অমুসলিম দেশে অস্ত্র ধারণ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত মুসলিমের উপর অস্ত্র ধারণ কাফের না করেছে। অমুসলিম যদি কোন মুসলিমের অস্ত্র ধারণ করে, সেই ক্ষেত্রে ওলামারা তখন বিচার করবেন যে দারুল হার বলে হারবি এ কাফের কিনা, তখন সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে আর নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র ধারণ করা যাবে। তাছাড়া মুসলিম অমুসলিম শান্তির সাথে বসবাস করছে আর সেখানে শান্তি বিঘ্নিত করে এক শ্রেণীর মুসলিমরা বিভ্রান্তির শিকারে অমুসলিম দেশে, যেমন ভারত বা নেপাল বা পশ্চিমা দেশগুলিতে, যেমন এই লন্ডনে এই যে ঘটনা কিছুদিন আগে ঘটলো, এ সম্পর্কে নিশ্চয়ই আপনার জ্ঞান থাকা উচিত। কখনো জায়েজ না, এর দ্বারা আরো ইসলামের ক্ষতি হয়েছে। যেটুকু ইসলামের দাওয়াত লন্ডনে হচ্ছিল, যেটুকু ইউরোপ আমেরিকাতে হচ্ছিল, সেইটুকু বন্ধ করে দিচ্ছে। আজকাল দাড়িওয়ালা গেলে তাদের ভিসা দিচ্ছে না, সন্দেহের নজরে দেখছে কত ক্ষতি করলো। তাহলে তাহলে কি বিনা দাড়ি নিয়ে নবীর দাওয়াত পৌঁছাতে যাবেন? হ্যাঁ, দাড়ি নেই আর যাবেন কেমন করে যাবেন আপনি? হ্যাঁ, ইউরোপিয়ান হয়ে যাবেন, চিনতেই যাতে না পারে যে মুসলিম ওই রকম আর ইসলামের দাওয়াত চিল্লা দিতে যাবেন নাকি? আপনার চিল্লার কথা শুনবে কি আপনার আকার আকৃতি দেখে? তাহলে রাস্তা বন্ধ করে দিল ইসলামী দাওয়াতের, চরম ক্ষতি করল। যে বহু ক্ষতি রয়েছে এই কিছু লোকের গোমরা হয়ে অস্ত্র ধারণ করা মুসলিম ও অমুসলিমদের ওপর এবং শান্তিকে বিঘ্নিত করার ক্ষতিকর দিকের একটি দিক হচ্ছে ইসলামিক দাওয়াতের পথকে বন্ধ করে দেয়, ইসলামিক সংস্থাগুলি বন্ধ করে। দেখুন বাংলাদেশে এক একটা করে ইসলামিক সংস্থা বন্ধ হচ্ছে, আল হারামাইন বন্ধ হয়ে গেল, কুয়েতে এক সংস্থা এখন বন্ধ হচ্ছে, দুই দিন আগে খবর পেলাম যে সেটাও বন্ধ। জি, লাভ না ক্ষতি? যারা এত দূর থেকে শুধু দিনই ভাই বলে সেই গরিব দেশগুলিতে মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা তৈরি করে দিচ্ছিল আর ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছিল, তাদের রাস্তাকে বন্ধ করে দিল এই গোমরা লোকেরা অস্ত্র ধারণ করে। যেটুকু দিনের খেদমত হয়েছিল সেই রাস্তাও সাফ করে দিল, সে রাস্তা বন্ধ করে দিল। ক্ষতিকর দিকগুলি, প্রথম ক্ষতিকর দিক হচ্ছে যে এটি হারাম কাজ, হারাম কাজ ইসলামিক শরীয়তে জায়েজ নয়, না পৃথিবীর কোন মানবরচিত আইনেই জায়েজ রয়েছে। তাহলে কোন আইনের ভিত্তিতে, না মানবরচিত আইনের ভিত্তিতে জায়েজ করতে পারছেন? যেমন গণতন্ত্র, গণতন্ত্র ইসলামে না থাকলে এক শ্রেণীর লোকের গণতন্ত্র নিয়েছে, আরে মানবরচিত আইনে তো ভালো পথ এটি, তুমি যদি এগিয়ে আসতে চাও, শক্তি অর্জন করতে চাও, তাহলে চলে আসো গণতান্ত্রিক পদ্ধতি, ডেমোক্রেসিতে চলে আসা করছে কিনা। যদি ইসলামে নাই সেটি, তাহলে মানবরচিত আইনও না, আর মানবরচিত আইনের ভূক্ষেপ আমাদের করা উচিত না, সেটি আমাদের আইন নাই। কোরআন সুন্নাহ আমাদের হচ্ছে বিধান, কোরআন সুন্নাহর বিধানে জায়েজ নাই, ইসলামী শরীয়তে জায়েজ নাই যে কোনো মুসলিম অস্ত্র ধারণ করবে, না ইসলামিক দেশে, না মুসলিম দেশে, এমনকি না কাফের দেশে যেখানে শান্তির সাথে বসবাসের আমাদের সুযোগ রয়েছে। বরং এটি হচ্ছে নির্দোষী, নিরপরাধ, মাসুম লোককে হত্যা করা সামিল, এই সম্পর্কে আয়াতগুলি এর আগে পাঠ করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একটি মুসলিমের খুন করার তুলনায় আল্লাহর নিকটে সহজ হালকা। কথাটি বুঝে উঠলেন? পৃথিবী ধ্বংস একদিক, এটি হচ্ছে বড় বিপদ, আর আরেকটি বিপদ হচ্ছে একজন মুমিনের একজন মুসলিমের খুন বেগায়ের হাক অন্যায় ভাবে। একজন মুমিনের খুন করা পৃথিবী ধ্বংস করার চাইতে বড় অপরাধ। তাহলে সারা পৃথিবী একদিকে আর সারা পৃথিবীর মূল্যের চাইতে বেশি মূল্যবান হচ্ছে একজন মুমিন একজন মুসলিমের জীবন। তাহলে মুসলিম দেশে বাংলাদেশের মতো দেশে পাকিস্তানের মতো দেশে বা যে কোনো দেশে রাস্তাঘাটে শহরে বাজারে যেখানে সেখানে গোলা বারুদ ব্যবহার করা আর নির্দোষী লোকদেরকে শিশু নারী এসব হত্যা করা কোন ইসলামে জায়েজ হতে পারে? কোন শরীয়তে জায়েজ হতে পারে? কোন শরীয়তে কোন বিধানে জায়েজ না? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বলেছেন লা ইয়াজালুল ইনসানু ফি ফুসহাতি মিন দিনি মা লাম ইউসিব দামান হারামান। অতক্ষণ পর্যন্ত মুসলিমকে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন বা মানুষকে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, মুসলিমের কথা বলা হয়েছে ছাড়, অতক্ষণ তুমি বিপদে পড়নি, অতক্ষণ আল্লাহ ধরবেন না। মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত কোন অন্যায় ভাবে কোন ব্যক্তিকে হারাম খুন করল না, মানে খুন করা হারাম, হত্যা করা হারাম, আর সেই কাজটি যতক্ষণ করল না ততক্ষণ পর্যন্ত সে ছাড় প্রাপ্ত রয়েছে। তাহলে নামাজ পড়ে ও যদি কাউকে খুন করে কাজে আসবে না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। মালাম ইসুদ্দমান হয় এতক্ষণ ছাড়ে ছিল, কিন্তু যখনই খুন করে দিল কাউকে তখন আর বাঁচতে পারবে না। আরো কেউ বিশ্বাস ছিলাম বলছেন মান আনা আলা কাতলে মুসলিম বেসাত্রিক কালিমাহ, কি হাদিস। কেউ যদি নিজে খুন করল না কিন্তু পরামর্শ দিচ্ছে, ওপরের নেতা অস্ত্র ধারণ করে না কিন্তু পরামর্শ দিচ্ছে, যাও অমুক জায়গায় বোমা রেখে আসো, অমুক জায়গায় গোলা বারুদ রেখে আসো, অমুককে মেরে আসো, পরামর্শ দাতা শুধু আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক নেতা, বুঝতে পারছেন তো, নেতৃত্ব দিচ্ছে পরামর্শ শুধু তার কথার দ্বারা, অল্প কিছু কথা দিয়ে কোন মুসলিমকে খুন করার জন্য সাহায্য করল। কেয়ামতের দিনে আগমন করবে মাকতুবুন বাইনাই আইনাইহি আয়সুন রাহমাতিল্লাহ, আর তার দুই চক্ষুর সামনে অর্থাৎ কপালে লিখা থাকবে আয়সুন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাস মাহরুম বঞ্চিত। খুন করা সাহায্য করলেন, নিজে খুন করলেন না, অনেকে টাকা পয়সা দিয়ে খুন করায়, যাও মেরে দাওকে, বড় শত্রু আমার, বড় ক্ষতি করছে, আয়সুন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত মাহরুম নিরাশ, এই কথা লিখা তো আয়সুন রাহমাতিল্লাহ। একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাবার দিকে দেখছেন আর কাবাকে সম্বোধন করে বলছেন ওয়াল্লাহ ইন্নাকা লাযীম ইনদাল্লাহ, হে কাবা তুমি আল্লাহর নিকট অত্যন্ত মহান, কত মর্যাদা তোমার, তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ, তোমাকে আল্লাহ স্পেশালি তৈরি করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করে যে তৈরি করো, ঘর তৈরি করো এবং এই ঘরকে পাক রাখো তওয়াফকারীদের জন্য, রুকুকারী সিজদাকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, আল্লাহর আদেশে তৈরি নাই ঘর। ওয়ালাকিন দামুল মারইল মুসলিম আযম ইনদাল্লাহ, কিন্তু একজন মুসলিমের খুন হে কাবা তোমার চাইতো বেশি আল্লাহর নিকট মহান, এ হচ্ছে মূল্য। কিন্তু মুসলিমদের খুন করা কাফেরদের কাছে তো সবচাইতে সস্তা হচ্ছে মুসলিমের রক্ত, তো স্বাভাবিক কাফের আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, মুসলিমের শত্রু। কাফের কাছে সবচাইতে সস্তা পানির চাইতে, পেট্রোল চাইতে, দুনিয়ার সবকিছু চাইতে সস্তা হচ্ছে মুসলমানের রক্ত। মুসলমান খুন হলে তাদের মাথা ব্যথা হয় না, কিন্তু একটা কাফের খুন হয়ে যাক দেখুন কি শুরু করে। তাদের দুই মুখী চাল চলন কাফেরদের, কিন্তু মুসলিম মুসলিম এই কাজ কি করে করতে পারে যে একজন মুসলিমের রক্তকে কাবার চাইতেও বেশি মর্যাদাবান বলা হয়েছে? এই ধরনের কাজ দ্বারা মুসলিম দেশের স্থিতিশীলতা কে ধ্বংস করা হচ্ছে, শান্তি বিঘ্নিত করা হচ্ছে, অশান্তি সৃষ্টি করা হচ্ছে, নিরাপত্তাকে দূর করে দেওয়া হচ্ছে, ভীত সন্ত্রস্ত করা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর এহসানের কথা তার বলেছেন যে আমি নিরাপত্তা দান করেছি তাদেরকে, এই নিরাপত্তা আল্লাহর বড় এহসান অবদান। কারণ মানুষ খেয়ে দিয়ে পেটে আরাম আছে তারপরে ঘুম আসবে না যদি নিরাপদ না হন বাড়িতে, আর না খেয়েও যদি ঘুমান যখন ক্লান্ত হবেন পেটের জ্বালা থাকলে ঘুম চলে আসবে, আসবে না? নিরাপদ যদি থাকেন কোনো চিন্তা নেই, যখন ঘুমাতে যাচ্ছেন কোনো টেনশন নেই, আরামে নিজের বাড়িতে ঘুমাচ্ছেন বা যেখানে বাসা রয়েছে ঘুমাচ্ছেন, না চোর বলে ভয়, না ডাকাত বলে ভয়, না কোনো কেউ কেউ ফোন করবে এরকম ধমক দিয়ে রেখেছে, ভীত সন্ত্রস্ত কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ। ঈশা নামাজটা পড়লেন আর গিয়ে সারাদিনের ক্লান্তি ছিল সাথে সাথে ঘুম চলে আসলো। কিন্তু যদি এইরকম ভয় থাকে যে জানি না কখন যে কে মেরে দেয় এত শত্রু, আর এই যে এত অশান্তি, যেখানে সেখানে গোলা বারুদ, যেখানে সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে, কখন যে মরে যায়। তার না বাজারে শান্তি, না হাটে শান্তি, না ঘাটে শান্তি, না ট্রেনে বাসে শান্তি, না বাড়িতে শান্তি, কোথাও শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরাইশের উপর ইহসানের কথা বলছেন, কোরাইশ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, শিরিক কেন করছো তোমরা। আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ তোমাদের দুটি হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, এই দুইটি জিনিস ছাড়া পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে পারো না। এক হচ্ছে খিদা দূরীকরণ, আল্লাযী আতআমাহুম মিন জুউ, সেই আল্লাহর ইবাদত করো, সেই রবের ইবাদত করো যিনি খিদার সময় তোমাদেরকে অন্ন দান করে থাকেন, খাদ্য দিয়ে থাকেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দান করে থাকেন, নিরাপদ করে থাকেন, ভয় দূর করে থাকেন, তোমাদেরকে নিরাপদ করেছেন মক্কা নগরীতে। নিরাপদ ছিল মুসলিমরা, আজকে রাস্তাঘাটে গেলে নিরাপদ নয়, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিরাপদ নয়, জানি না কোথায় যে কি হয়ে যায়, কি করে জায়েজ হতে পারে এরকম কাজ। আর মুসলিম দেশে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে অমুসলিমরা খুশি হবে, অমুসলিমরা সুযোগ পাবে যে এখানে তো কলহ লেগে আছে, গৃহযুদ্ধ লেগে আছে, ঘরোয়া দ্বন্দ্ব লেগে আছে, এই সুযোগই সুযোগ, তাহলে ফায়দা কার হবে, অমুসলিমের সুযোগ হবে, কাফেরের সুযোগ হবে, এই সুযোগ করে দেওয়া হচ্ছে। তাহলে ধর্মের নামে বা ধর্মের নামে না হোক, যদি অস্ত্র ধারণ করে মুসলিমের বিরুদ্ধে, তাহলে কাফেরদের আরো সুযোগ করে দেওয়া হচ্ছে। মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ধন সম্পদ নষ্ট করা হচ্ছে, অনেকের জীবনকে বিপন্ন করা হচ্ছে, নষ্ট করা হচ্ছে, কি করে জায়েজ হতে পারে। জীবন সম্পর্কে শুনলেন, ধন সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। পিয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ নষ্ট করতে নিষেধ করেছেন। আগে প্রথম আয়াত পড়েছি, ওয়াইজা তাওয়াল্লা সা ফিল আরদ লিউফসিরা ফিহা ওয়া ইউহলিকাল হারস ওয়ান নাসল। সুতরাং মুসলিমদের যেমন জীবন তেমনই ধন সম্পদ, তেমনই ইজ্জত আবরু মান সম্মান সবকিছু হচ্ছে সম্মানিত। আর মুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে একটা ঘর বাড়িও যদি নষ্ট হয়, কার ধন সম্পদ নষ্ট হল? মুসলিমের নষ্ট হল, অমুসলিমের নষ্ট করা এইভাবে জায়েজ নাই। তাহলে মুসলিমের কি করে জায়েজ হতে পারে? এইভাবে অস্ত্র ধারণ করাই রয়েছে বিশ্বাসঘাতকতা, গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, খেয়ানত করা, বীর পুরুষের মতো জিহাদ নয়, বিশ্বাসঘাতকতা। মুসলিম দেশে মনে করুন অমুসলিম রয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদেরকে ভিসা দেওয়া হয়েছে, তাদেরকে একামত দেওয়া হয়েছে, তাদেরকে থাকার জন্য রাষ্ট্রনেতা যাদের আনুগত্য ফরজ ইসলামিক দেশে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে, আর তাদেরকে যদি মারেন, এই অজুহাতেই তো সৌদি আরবে অনেক গুমরারা সৌদি আরবে যে অস্ত্র ব্যবহার করছে, যে কেন তাদেরকে কাফেরদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে, এই অজুহাত নিয়ে তারা অস্ত্রের প্রয়োগ করছে, কখনো এটি জায়েজ নয়, এটি হচ্ছে খেয়ানত, এটি হচ্ছে বিশ্বাসঘাতকতা। তাদেরকে বলেছেন তোমাদেরকে নিরাপত্তা দেব, তোমাদের প্রয়োজন রয়েছে, তোমাদের চাকরি রয়েছে, তোমাদের খেদমতের প্রয়োজন রয়েছে, তাই তোমাদেরকে নিয়ে এসেছি, তারপরে যদি তাদের উপর অস্ত্র প্রয়োগ করেন তাহলে খেয়ানত, এ হচ্ছে গাদ্দারি করা, আল্লাহ রাব্বুল আলামিন তা হারাম করেছেন। মহান আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন সূরা তাওবায়, ওয়াইন আহাদুম মিনাল মুসলিম ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাক, কোন মুশরিক যদি তোমার কাছে আশ্রয় চায় বা তুমি আশ্রয় দিয়ে দিলে তাকে, যে এসো আমার দেশে এসো, থাকো এখানে, কাজ করো, বসবাস করো, ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তাহলে তাকে আশ্রয় দাও এবং তাকে সুযোগ করে দাও যে আল্লাহর কথা শুনুক, কোরআনের কথা শুনুক, রাসূলের কথা শুনুক, ইসলামিক সেন্টারগুলিতে আসুক, ইসলামিক সেন্টারের বইগুলি পড়ুক, এই সুযোগ করে দাও, এটি হচ্ছে ইসলামিক তরিকা। ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শোনার জন্য ব্যবস্থা করে দাও। তাহলে আপনার উচিত ছিল একজন অমুসলিম থাকলে তাকে নিয়ে এসে কোন ইসলামিক সেন্টার ইসলামিক সংস্থাতে নিয়ে এসে তাকে কিছু ইসলাম সম্পর্কে জ্ঞান দান করা হতে পারে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সে ওমর হয়ে যাবে। জি, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা, অতপর তার সময়সীমা শেষ হলে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও, তার দেশে নিরাপদভাবে পৌঁছে দাও, হস্তক্ষেপ করিও না। মুসলিম দেশে হোক বা মুসলিম দেশে হোক, বিশেষ করে মুসলিম দেশের কথা, ইসলামিক দেশের কথা বা মুসলিম দেশের কথা বলছি, যদি এরকম অস্ত্র ধারণ করা হয়, এতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করা, এমনকি নেতৃস্থানীয়দের যে আনুগত্য করতে বলা হয়েছে তার বিরুদ্ধাচরণ করা, তাদের বিরুদ্ধে ব্যবহার, এবং খারেজি যারা আলী রাজি আল্লাহ তালানোর জামানায় যারা মুসলিমদের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেছিল তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের লক্ষণ কি, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান, তারা প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দিবে, প্রতিমা পূজারীদেরকে ছেড়ে দেবে, মুশরিকদেরকে ছেড়ে দেবে, পৌত্তলিকদেরকে ছেড়ে দেবে, আর তাদেরকে খুন করবে, ওয়া ইয়াকতুলুনা আহলাল ইসলাম, মুসলিমদেরকে খুন করবে। দেখুন কেমন ভাবে এসে মুসলিমদেরকে খুন করতে লাগলো খারেজিরা, ফতোয়া দিতে লাগলো যারা মুসলমান নেই, কাফের হয়ে গেছে। আজকাল বাংলাদেশে যারা এই অস্ত্র ধারণ করেছে মুসলিমদের বিরুদ্ধে বা মুসলিম নেতাদের বিরুদ্ধে, মুসলিম নেতাই হোক মুসলিম দেশ হোক, এর বিরুদ্ধে তারা কি জন্য করেছে, প্রথম এখানে বিভ্রান্তির শিকার হয়েছে যে এরা মুসলিম নয়, এরা মুসলিম নয় কাফের হয়ে গেছে। আগে বলা হয়েছে যে না, অতক্ষণ পর্যন্ত কাফের হবে না যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করবে যে ইসলাম অচল, কোরআন অচল, হাদিস অচল, নবীর আইন অচল, ততক্ষণ কাফের হবে না, ততক্ষণ ফাসেক জালেম রয়েছে, আর ফাসেক জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। রাস্তায় একটি লোক নামাজ পড়ে বসে আছে, অস্ত্র ধারণ করে নেবেন কখনো না। এতে রয়েছে অশান্তি সৃষ্টি করার সাথে সাথে ভীত সন্ত্রস্ত করা, ভীত সন্ত্রস্ত করা জায়েজ নয়। এর আগে নবী কারীমের হাদিস বলেছি যে ব্যক্তি মুসলমানের উপর অস্ত্র ধারণ করবে, অস্ত্র উঠাবে শুধু, ব্যবহার করবে না, শুধু উঠিয়ে ভয় দেখালো, ফালাইসা মিন্না মান হামাল আলিনা সিলাহা ফালাইসা মিন্না, সে আমার উম্মতের লোক না। ক্ষতিকর দিকগুলির আরেকটি ক্ষতিকর দিক বলি আপনাদেরকে, যে ক্ষতিটি সামনে দেখা যাচ্ছে তা হচ্ছে যে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা। ইসলাম শান্তির দিন মুসলিমরাও জানে আর অমুসলিমও জানে, কিন্তু যখনই ইসলামের নাম দিয়ে অস্ত্র ধারণ করা হয়েছে, চোর ডাকাতে অস্ত্র ধারণ করলে কাফের বলতো না যে দেখো ইসলাম বলছে তাদেরকে, ইসলাম কি চুরি করতে বলেছে, ইসলাম ডাকাতি করতে বলেছে, কিন্তু দাঁড়িয়ে রেখে আর ইসলামিক লেবাস পোশাক রেখে আর ইসলামের দোহাই পড়ে আমরা জিহাদ করছি, আর মুসলিমকে যদি খুন করে বা অমুসলিমকে খুন করে যেখানে আল্লাহ রাব্বুল আলম জায়েজ তো অন্যায় ভাবে যদি খুন করে, তাহলে এতে অমুসলিমদের কাছে ইসলামের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অমুসলিমের ভাবছে ইসলাম মানে খুন করো, ইসলাম মানে সন্ত্রাস। এখন অমুসলিম বিশ্বে ইসলাম আর সন্ত্রাসকে একই অর্থে তারা ব্যবহার করে, একটা বেটার চান্স পেয়ে গেছে, সুযোগ পেয়ে গেছে, যেখানে ইসলামের কথা সেখানে সন্ত্রাস, যেখানে দাড়ি সেখানে সন্ত্রাস, দেখবেন যেখানে টুপি সেখানে সন্ত্রাস। এই যে সুযোগ কাফেররা পেয়ে গেল, এই সুযোগ কে করে দিল, এই গোমরা লোকেরা করে দিল, এই গোমরা লোকেরা এই সুযোগ করে দিল, চরম অপরাধে ইসলামকে বিকৃত করে তাদের সামনে পেশ করা হল। আরেকটি ক্ষতি, গুরুত্বপূর্ণ ক্ষতি, তা হচ্ছে যে ধার্মিক মুসলিমদের সম্পর্কে এখন অমুসলিমদের একেবারে ভ্রান্ত ধারণা। ইসলাম সম্পর্কে তো ধারণা হয়েছে, ওটা তো আরো বড় অপরাধ, কিন্তু যত ধার্মিক দেখছে, দেখলে তারা ভয়ে ভীত, একটা দাড়িওয়ালা দেখলে একটা কাফের ভীত সন্ত্রাস, জানি না হয়তো এই বোমা নিয়ে আছে হয়তো, এটা করল কি। অমুসলিমদের কথা বাদ দেন, এক বাংলাদেশে যান, দাঁড়িওয়ালা দেখলেই ভাবছে এও নাকি হয়তো ওই সেও তাদেরই দল হয়তো, যাদের সম্পর্কে শ্রদ্ধার নজরে ফাসেকরাও বাংলা সমাজে, বিশেষ করে ফাসেক বেনামাজি, একক তো নামাজ পড়ে না, জুমা পড়া বা ঈদ পড়া মুসলমান বা জাতিতে শুধু মুসলমান, তারপর আমার দেশে আলেম আলমাকে শ্রদ্ধা করত, আমার দেশের ফাসেক মুসলমানরা আর অধিকাংশই ফাসেক মুসলমান, তার আলেম ওলামাকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে শ্রদ্ধা করতো না, করতো না। কিন্তু আজকাল পরিস্থিতি কোন দিকে গিয়েছে দেখেছেন, দাড়িওয়ালা দেখলেই জানি না এ হতো ওই দলেরই লোক, ওই দলেরই লোক, সাবধান, এদেরকে দেখলে অফিসাররা ভয় করে, কাউন্টারে গিয়ে দাঁড়িয়েছেন আপনি নিজের ঘরে যে আপনার সাথে কথা বলতে চায় না। আল্লাহ আমাদের কয়েক ভাই বলছেন যে এক যুগ ছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে অফিসার তাড়াতাড়ি লাইনের মধ্যে হুজুরের কাছ থেকে করে দিই, হুজুরের কাজটা করে দিই, মওলানা সাহেবের কাজটা একটা করে দিই, আর আজকাল ওদের দেখলে আরো ভুরুক্ষে পড়ে না, এদের সাথে কথা বলি ভয় আছে, কথা বললে ঝামেলা আছে, জানি না কি বলতে কি করে উড়িয়ে দেয়। হ্যাঁ, কত ভাই, কত ক্ষতি করল এই চরমপন্থীরা, এগুলো হচ্ছে ক্ষতি, আর ক্ষতির দিকের শেষ নাই যে ক্ষতিগুলি এরা করল। সুতরাং সতর্ক হয়ে যান, এবং বুঝে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন, আপন জায়গায় জিহাদ ঠিক আছে, কিন্তু জিহাদের শর্ত রয়েছে। জিহাদের দুটি চিঠি আয়াত পড়িয়ে দিয়ে আর জিহাদের শর্ত দেখলেন না, তাই যদি হয়তো জিহাদ ফরজ সব জায়গায় তো মক্কায় কেন আল্লাহ রাব্বুল নিষেধ করলেন? বরং আগেই বলেছে জিহাদ হারাম ছিল মক্কায়, ঠিক না? হারাম ছিল। তারপর আল্লাহ অনুমতি দিলেন ফরজ প্রথমখানে, আল্লাহ বলছেন ওজেনা লিল্লাযিনা, অনুমতি দিলেন। তাহলে পরিস্থিতি সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন অনুমতি শুধু ফরজ করলেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন। তারপরে মনে রাখবেন যে মুসলিম আর কাফেরদের কয়েকটি শ্রেণী, জিম্মি, মুআহাদ, মুস্তামান, এই চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে কখনো অস্ত্র ধারণ করা যাবে না। এই কথাটা শেষখানে শুনে রাখুন, ফোকাহায়ে কেরামদের কথা আর প্রত্যেকটির পিছনে কোরআন এবং হাদিসের দলিল রয়েছে। মুসলমান সে ফাসেক হইলেও, ফাসেক খুনি সারাবি লম্পট জানি ব্যবিচারকারী হইলেও, যতক্ষণ করবে যদি বিবাহিত হয় সে খুনের যোগ্য, কিন্তু ইসলামিক সরকার আগে মনে রাখবেন। তাহলে যতই পাপী হোক না কেন, কোন ব্যক্তির জন্য অস্ত্র ধারণ করা মুসলিমের বিরুদ্ধে ফাসিক হলেও জায়েজ নয়। মুসলিম হয়ে গেল জিম্মি, যারা মুসলিম দেশে জিজিয়া কর দিয়ে থাকে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। মুস্তামান, যাদেরকে নিরাপত্তা দান করে দেওয়া হয়েছে, কোন একজন মুসলিম নিরাপত্তা দান করেছে বা ইসলামিক সরকার নিরাপত্তা দান করেছে যে আসো আমাদের দেশে বিশেষ কাজের জন্য তাকে নিয়ে আসা হয়েছে, কিছুদিনের জন্য আমন দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জায়েজ নয়। মহাজ যার সাথে চুক্তি করা হয়েছে, কোন এক দেশের অন্য দেশের সাথে চুক্তি হয়ে গেছে, এখন সারা বিশ্বের অমুসলিম দেশের সাথে মুসলিম দেশগুলির চুক্তি আছে না নেই, হ্যাঁ কূটনৈতিক সম্পর্ক আছে, দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে সম্পর্ক আছে, এমন কোন দেশ যাওয়ার সাথে সম্পর্ক হয়তো ছিন্ন আছে ইসরায়েল ছাড়া, তাহলে যখন এই সম্পর্ক আছে আর এই চুক্তিতে আবদ্ধ, আন্তর্জাতিক চুক্তিতে আবদ্ধ যে তোমরা আমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবে না, আমরা তোমাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবো না, এরা হচ্ছে কি এই অমুসলিম দেশগুলো হচ্ছে মুআহাদ, তাহলে এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। দলিলটি শুনিয়ে দিয়ে পিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন মান কাতালা মুআহাদান, যেই ব্যক্তি চুক্তিতে আবদ্ধ অমুসলিমকে হত্যা করবে, লাম ইয়ারাহ রায়হাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাত পাওয়া তো দূর কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তাহলে যদি অমুসলিমকে না মারা যায়, অমুসলিম দেশেই সে রয়েছে, অথবা অমুসলিম মুসলিম দেশে রয়েছে তাকেও যদি না মারা যায়, বাংলাদেশের হিন্দুকেও যদি না মারা যায়, তাহলে ফুসাকুল মুসলিম যারা মুসলিম ফাসেক, আদা নামাজ এ নামাজ এ নয়, অথবা পাপি জেনার লাইসেন্স দিয়ে রেখেছে আপনার আরো কত কি দিয়ে রেখেছে, মদের লাইসেন্স দিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কি করে যেতে পারে? বুঝে না উচিত এই গুমরাদেরকে যারা ধর্মের নামে গুমরা হয়েছে। তাহলে মুসলিম হয়ে গেল আর কি হল, নামগুলি জিম্মি জিজিয়া করে মুসলিম দেশে থাকে, খনিকের জন্য এসছে মুস্তামান মুসলিম দেশে এসেছে তারপর চলে যাবে, মুআহাদ যাদের সাথে চুক্তিতে আবদ্ধ সারা বিশ্বে অমুসলিম, আর এই চার শ্রেণী, চার শ্রেণীর মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কখনো যাবে না। তাহলে পঞ্চম শ্রেণীর মানুষ শুধু বাকি থেকে গেছে, তাদেরকে কি বলা হয়? হারবি, তাদেরকে বলা হয় হারবি। তাহলে সারা বিশ্বে পাঁচ রকমের মানুষ রয়েছে। হারবি, হার মানে কি? যুদ্ধ। হারবি মানে ওই কাফের, যেই কাফের বা যেই কাফেরেরা মুসলিমদের বিরুদ্ধে মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখে দিচ্ছে বা মুসলিমদের বাড়িতে মারতে চলে এসছে, আপনার বাড়িতে আক্রমণ করার জন্য চলে এসছে, আপনি কি বসে থাকবেন যে না না না না ইসলাম মারতে নিষেধ করা হয়েছে? না, তখন সে হারবি, তার বিরুদ্ধে তখন অস্ত্র ধারণ করবে। বা মুসলিম দেশের বিরুদ্ধে বা মুসলিম কোন মুসলিম জাতির বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, ঘোষণা করেছে যে মারো মুসলিমকে, মুসলিম এই জন্য মারা হচ্ছে, তাহলে তখন অস্ত্র ধারণ করতে হবে, এরা হল হারবি। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট হয়েছে, আর বাকি আরো যদি কোন দিক থাকে জিজ্ঞাসাবাদের তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, কিছুক্ষণ যে সময় রয়েছে এতে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। এছাড়াও শুক্রবারের দিনেও আমাদের প্রোগ্রাম হয় জুমার নামাজের পরে, তাতেও আপনারা প্রশ্ন করতে পারবেন, এই সংশয় দূর করে নেবেন আর বিভ্রান্তির শিকার হবেন না। আরেকটি কথা শেষখানে বলে দিচ্ছি যে অনেক সময় দাবি সুন্দর হলেও পন্থা সুন্দর হয় না। যেমন এই যারা চরমপন্থী তাদের দাবি যে ইসলামিক আইনের বাস্তবায়ন করো, কথা সত্য না সত্য নয়, দাবি হক না হক নয়, ন্যায্য দাবি হক দাবি, কিন্তু পথ ভ্রান্ত পথ বেছে নিয়েছে, অস্ত্র ধারণ করা, খুন করে আমরা ইসলামের বাস্তবায়ন করবেন না, এটি হচ্ছে ভুল পথ। এই পথ আল্লাহ এবং রসুল দান করেননি, যেমন গণতান্ত্রিক পথ আল্লাহ রসুল দান করেননি, যেমন একশ্রেণীর লোকেরা গণতন্ত্রের পথ দিয়ে ইসলাম কায়েম করতে চাইছে, এটি ভ্রান্ত পথ, এটি ভ্রান্ত পথ যে অস্ত্র মাধ্যমে আমরা ইসলাম কায়েম করব বাংলাদেশে বা অমুক দেশে বা তমুক দেশে, না, ভ্রান্ত পথ। এই বিভ্রান্তিকর পথগুলি থেকে সতর্ক থাকবেন, ইসলামের দাওয়াতের কাজ করুন, ইসলামের প্রচারের কাজ করুন, নিজের বাড়ি থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন, নিজের বংশ আত্মীয় স্বজন থেকে শুরু করুন, গ্রামবাসী দেশবাসী থেকে শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করবেন আল্লাহ এই নিয়ামত দান করবেন, মানুষ সৎ হলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক খেলাফত, ইসলামিক নেতৃত্ব দান করবেন। ওসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি প্রশ্ন করেছেন ভাই শেখ আব্দুর রহমান, মনে পড়ে গেল এখানে একটি কথা, এই লোকটির নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান মানে কি? আল্লাহর বান্দা, রহমানের বান্দা। বাংলাদেশের একটি পত্রিকা নজরে আসলো, সেটি ইসলাম ঘাসা পত্রিকা, ইনকিলাব। কি অবস্থা আমাদের ইসলামের, ইসলামের জানাজা খাটে উঠে গেছে, এই হচ্ছে অবস্থা। নাম লিখেছে শেখ রহমান, পড়েছেন হয়তো পত্রিকা। যদি ইনকিলাবের অবস্থা এই হয় তো বাকি যেগুলি বেদিন বা ইসলামদ্রোহী যেগুলি পত্র পত্রিকা, যেমন জনকণ্ঠ বা এই ধরনের পত্রিকা, তাহলে বাংলাদেশের পত্রিকার যদি অবস্থা হয় তাহলে ভারতের পত্রিকার কি অবস্থা হতে পারে? তাহলে মুসলিম দেশের পত্রিকা আর অমুসলিম দেশের পত্রিকায় কোন পার্থক্য আছে? এর নামটি লিখতে জানে না, এই হচ্ছে মুসলিমদের অবস্থা। শেখ রহমান মানে শেখ আল্লাহ, রহমান আল্লাহর নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটুকু যদি সে লেখকরা জানে, রাইটাররা জানে না, সাংবাদিকরা জানে না, পত্রপত্রিকার এডিটর সম্পাদকরা জানে না, সেই দেশের অবস্থা কোথায়? কোথায় ইসলাম কায়েম করবেন? সমুদ্রের উপরে, বঙ্গোপসাগরে? ইসলাম শেখা উচিত এসব লোকদেরকে। শেখ রহমান, শেখ রহমান, বড় আফসোস লাগলো এই শেখ রহমানের হেডিং দেখে আমাকে। তো আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ইসলামের বিধানে এই যে বাংলার রোগ আপনাদের, বিধান আর বিধান তো বুঝতে হবে, কি শাস্তি হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি দান করার কথা বলেছেন, সেই শাস্তি যদি বাংলাদেশ সরকার দিত তাহলে এই শাস্তি শুনে লাভ ছিল। সুতরাং এই শাস্তি আমার কাছ থেকে শুনবেন, আর ওই শাস্তি বাংলাদেশে আরো কি শাস্তি হবে, আর দুটাতে সংঘর্ষ লাগাবেন, কিছু লাভ নেই। তাহলে আপনার আমার করণীয় হচ্ছে যে দোয়া করেন এবং চেষ্টা করেন, আর বৈধ চেষ্টা অর্থাৎ দাওয়াতের মাধ্যমে চেষ্টা, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা জিহাদ নয়। তারা বলছে কিনা যে জিহাদ, দাওয়াত এবং জিহাদ করতে হবে, তো জিহাদ তো আর মুসলিমদের বিরুদ্ধে হয় না, জিহাদ হবে আরবিদের বিরুদ্ধে। তাও স্পষ্ট হলো যে পঞ্চম শ্রেণীর মানুষ যে তাদের বিরুদ্ধে জিহাদ হবে, তাহলে এটি তাদের জিহাদও নয়। আর বাংলাদেশে ইসলামিক আইনের বাস্তবায়ন নেই, সুতরাং ইসলামিক আইনের কথা শুনে আপনাদের লাভ নেই। যেমন আজকাল দাস দাসের ফতোয়া শুনে লাভ আছে কি? এই জন্য আমরা যখন মাদ্রাসায় শিক্ষকতা করতাম আর ছাত্রদেরকে পড়াইতাম ওই দাস দাসের হাদিসগুলি, তখন বলতাম এগুলো কিতাবে রেখে দেওয়ার জন্য, বাবা এগুলো পড়ে নিয়ে কিতাবে রেখে দাও। হ্যাঁ, আর আল্লাহ যদি কোনোদিন ইসলামের রাষ্ট্র কায়েম করে তখন দাস দাসের মশলা মশালে প্র্যাকটিক্যালের প্রয়োজন হবে, বাকি এগুলো কিতাবে রাখার জন্য। তো এই শেখ আব্দুর রহমান ইসলামের দৃষ্টিতে কি হবে না হবে ওটা এখন কিতাবে রেখে দেওয়ার জন্য, কিতাবে থাক, যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন সেখানে ওলামায়ে কেরামরা ফতোয়া দেবেন, বা কাজী ইসলামিক কাজী হবেন, সে কাজী সাহেব যে ফতোয়া দেবেন, সৌদি আরবে কাজী সাহেবের আদেশেই শাস্তি হয়। আগামীকালকে বুধবারে সকালে একটা খুনের কেস আছে কাটিকোটে, তো আমাদেরকে অনুবাদ করার জন্য ডেকেছে, তো সেখানে গিয়ে আমরা দেখি যে কিতাব সব ইসলামিক কিতাব কাজীর পুরো লাইব্রেরি ভর্তি আছে। অনেক সময় কাজী যখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এই সম্পর্কে কি বিচার করা উচিত, ফাইল টাইল পড়ার পরে কিতাব ঘাটাঘাটি শুরু করে দেয়, আমাদের অনুবাদ টনুবাদ শুনলো তারপরে কিতাব ঘাটাঘাটি শুরু করে দেয়, আমাদের সামনেও কিতাব ঘাটাঘাটি শুরু করে। তো যখন এইরকম ইসলামিক আইনের বাস্তবায়ন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে, দোয়া করুন আল্লাহর কাছে, এবং নিজের সত্য নিজের নামাজি না হয়ে অধিকাংশ বেনামাজি মুসলমান থাকবে, আর ওই সমুদ্রের পানির উপরে কি ইসলাম কায়েম হবে নাকি, আর ইসলামী আইনের বাস্তবায়ন হবে, কখনো হবে না, তারপরে জানবেন ওটি ভালো হবে। জি, বাকি তারা মুসলমান, একটি কথা শুনে, তারা মুসলমান। মুসলমানকে খুন করলে কি কাফের হয়? কবরে সেজদা করলে কাফের মুশরিক হয়ে যায়, কিন্তু মুসলমানকে খুন করলে ফাসেক হয়। যেমন ইসলামিক আইনের যারা বাস্তবায়ন করে না তারা ফাসেক, তেমনি মুসলিমকে খুন করলে ফাসেক। আমাদের দেশের লোকের আবার লাগামহীন খানি, শেখ আব্দুর রহমান কাফের একবারে দিল ফতোয়া ছেড়ে, অথচ ইসলাম সম্পর্কে কিছুই জানে না বেকুব। যেমন সরকারের বিরুদ্ধে ফতোয়া ছেড়ে দিলে ইসলামিক আইন নেই কিচ্ছু নেই কাফের, দিল ফতোয়া ছেড়ে। ওইরকম এই যারা আজকাল এতে খুব প্রভাবিত আর এদের অন্যায়গুলি তো খুব দেখছে টিভিতে প্রচার মাধ্যমে, এইরকম কাজ করেছে একবারে কাফের কাফের, দিল ইহুদি আর খ্রিস্টান বানিয়ে, বুঝতে পারছেন? এগুলিও বড় গোমরাহি আপনাদের, নিজের ক্ষতি করবেন না, নিজের ক্ষতি করবেন। যে কোনো কাবিরা গোনা করলে ফাসেক হয়, গোমরা হয়, পথভ্রষ্ট হয়। এই জন্য পুরো বক্তব্য আমার শুনেছেন পথভ্রষ্ট, গোমরা, বিভ্রান্ত, এই শব্দগুলি বারবার করে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ কি আছে, ক্ষমতা যদি মহিলার উপর থাকে তাহলে কি আনুগত্য করা কেমন? আনুগত্য বৈধ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে, যেমন ট্রাফিক আইন আছে, আমাদের জনকল্যাণমূলক কিছু আইন কানুন করে রেখেছে, তারপরে কোরআন ইসলামের কথা, যেমন চুরি করিও না, চোরকে ধরো, ডাকাতকে ধরো, সন্ত্রাসীকে ধরো, এই ধরনের যেগুলি আইন রয়েছে সেগুলি তো ভালো। কিন্তু বেশ্যাখানার লাইসেন্স, মাজারের জিয়ারত, যার মাজারে সিজদা করতে নেতা নেত্রীরা, ইত্যাদি ইত্যাদি, তখন আনুগত্য নেই, তখন আনুগত্য নেই, পাপের কাজে কোনো আনুগত্য নেই। আর একটি আমার মনে হয় এই প্রশ্নটি হয়েছে ওইখানে, যে বাংলাদেশেও যদি এখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আনুগত্য করা ফরজ হবে, তা তখন মহিলা নিজে সরে যাবে, যখন ইসলামে ইসলামিক আইনের বাস্তবায়ন হবে তখন মহিলা তো থাকতেই পারে না, যেহেতু জায়েজ নেই ইসলামে, তখন মহিলা সরে গিয়ে কোন পুরুষকে নেতৃত্ব দেওয়া হবে। এটা মহিলাদের বৃহৎ নেতৃত্ব নেই, মহিলাদের নেতৃত্ব বাড়িতে, অথবা ছোটখাটো মাদ্রাসা আছে, মাদ্রাসার হেডমিস্ট্রেস হতে পারে মহিলা, ছোটখাটো নেতৃত্ব জায়েজ আছে, কিন্তু বৃহৎ নেতৃত্ব ইসলামে মহিলাদের জায়েজ নাই, বরং এটি আল্লাহর আজাব গজব আসার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই জাতির কোন মুক্তি নেই যে জাতির নেতৃত্ব মহিলার দেই, এটি বৃহৎ নেতৃত্বের ক্ষেত্রে, ছোটখাটো মালিকানা দেওয়া যেতে পারে। আপনার স্ত্রীকে আপনি বাড়ির খরচ খরচার মালিকানা দিয়ে দিলেন, যে কেনাকাটার মালিকানা তোমার কাছে থাকলো ওই টাকা, আমি তো বিদেশে থাকি, এই তো নেতৃত্ব, তাহলে এই নেতৃত্ব জায়েজ আছে, ছোট নেতৃত্ব। কিন্তু বৃহৎ নেতৃত্ব অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, নেতৃত্ব, খেলাফত, দেশের প্রধান, এসব জায়েজ নেই, জায়েজ নেই। সুতরাং যখন ইসলামের বাস্তবায়ন করবে তখন শেষ হয়ে গিয়ে একজন পুরুষকে আগে করে দিবে, আর ইসলামের বাস্তবায়ন করবে তখন আনুগত্য আমাদের ফরজ হয়ে যাবে। সৌদি আরব সম্পর্কে যে প্রশ্ন করেছেন কিছুই জানেন না আসলে। সৌদি আরবে কেউ যদি কোন সমালোচনা করে তাহলে তাকে হত্যা করা হয়, সমালোচনা করলে হত্যা করা হয় না, সব মিথ্যা কথাবার্তা। কেমন মিথ্যা কথা আর সরাসরি রয়েছে বাজারে তা শুনেন। যখন ওই কুয়েত আর ওই ইরাকের যুদ্ধ হয়েছিল তখন দেশে গেলাম, দেশের বাজার যে এত গরম, আর ওই বড় বড় পোস্টার ছাপিয়ে সাদ্দাম হোসেন দোয়া করছে, সিজদায় পড়ে আছে, এইসব পোস্টার ছাপানো, এই পোস্টারগুলি খুব দেখেছেন দেশে। আর হাজার হাজার মুসলমান ছেলের নাম সাদ্দাম রেখেছে, ওই বছরে যত জন্মেছে জাহেল মূর্খরা বেশিরভাগ সাদ্দামই রেখেছে। আমার এক খালাতো ভাই, সে তার ছেলের নাম সাদ্দাম রেখেছে, ওই কালে জন্মেছে সাদ্দাম। দেশে গেলাম, জিজ্ঞেস করলাম তোমার ছেলের নাম কি রে, সাদ্দাম। আমি সাদ্দাম মানে কি, সাদ্দাম মানে তো অ্যাক্সিডেন্ট কারি, ওর সাদ্দি বর্তও খারাপ, তুমি সাদ্দাম কেন রাখলে, তুই চেঞ্জ করো, চেঞ্জ কর। আল্লাহ, এই তো অবস্থা মুসলমানদের, যে নাস্তিক সে নাস্তিক একবার শেষদার অবস্থা। আর এই মোনাজাত যে করছে পোস্টারবাজি, আমাদের সে তো মানুষ হইচইয়ের পিছনে বেশি ছুটে। তো কথা হচ্ছে যে সেই কালে কিছু লোকেরা স্কুল কলেজের পড়া একেবারে মূর্খ না, স্কুল কলেজের পড়া লোকেরা এসে বলছে সৌদি আরবের বাদশাহ নাকি প্লেনে উড়ে উড়ে ব্যবচার করে। আমি বললাম যে তার বাড়ি তো দেখানি, তো প্লেনে কি করে ব্যবচার করে দেখলে তুমি, তার বাড়ির অবস্থাই জানো না, আর তো প্লেনের অবস্থা কি করে জানলে। তারপর একজন লোক যদি ব্যবচার করে তার বাড়ি ছেড়ে দিয়ে প্লেনে উড়ে উড়ে ব্যবচার করবে, কি বোকার মতো কথাবার্তা এক শ্রেণীর লোকেরা বলে, যে কোনো বিবেক বলে কিছু নেই, বুঝতে পারছেন? তো ওই রকমই এই প্রশ্ন খানিকটা ওই রকমই, যে সৌদি আরবে নাকি কাউকে ধরলে হত্যা করে, ধরলে হত্যা করে। তবে ইসলামিক তারিখে আগে বলে দিয়েছি, শোনেননি সেজন্য, ইসলামিক দেশ হলে রাস্তায় নেমে যাবেন আর ইনকলাব জিন্দাবাদ, মানি না ওই যে মিছিল করা অভ্যাস, পশ্চিমে মিছিল করাই কেউ শিখালো, সে পশ্চিমের ইউরোপিয়ানরা শিখিয়েছে, আমেরিকানরা শিখিয়েছে, ইসলামে আছে কোথায়? ইসলামে আছে হাই ইসলামিক, ইসলামিক সরকার আনুগত্য ফরজ, আনুগত্য ফরজ হলে রাস্তায় বেরোতে বলেনি, মেম্বারে চড়ে চড়ে বক্তব্য করবেন এই সরকারকে চাই না, সরকারের পতন চাই, সরকারের এই দোষ, এটাও ইসলামে জায়েজ নয়। এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হবে সমাজে, রক্ত গরম করে দেওয়া হবে, এতে ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। তাহলে ফায়দা কিসে রয়েছে? যে সরকারকে সৎ উপদেশ দিতে হবে লিখার মাধ্যমে, চিঠির মাধ্যমে, অথবা বড় বড় আলেমদের কাছে, ছোট আলেমরা বড় আলেমদের কাছে লিখবে। এখানে প্রধান মুফতি রয়েছে, এখানে ইসলামী মন্ত্রণালয় রয়েছে, তারা ইসলামের দায়ী দায়িত্ব নিয়ে রয়েছেন, তাদের উপরে দায়িত্ব রয়েছে, তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে সংশোধনের কাজ হচ্ছে। আপনার কাছে খবর থাকবে তাহলে তো। এখানে মহিলাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য এক শ্রেণীর নাস্তিকরা বা একটু বিধর্মী যারা পশ্চিমা দেশগুলিতে পড়ে এসছে নারী পুরুষ, তারা আপ্রাণ চেষ্টা চালালো, আপ্রাণ চেষ্টা চালালো। যারা পত্র পত্রিকা এখানকার পড়েন তারা অনেকে জানেন, এই যে আরব নিউজটা পড়েন অনেকে জানেন, খুব চেষ্টা চালালো তারা, বড় বড় পর্যায়ে তারা পৌঁছেছিল, খুব চেষ্টা চালালো, কিন্তু শেষখানে দায়িত্ব ন্যস্ত হয়ে গেল ওলামায়ে কেরামদের উপর, মজলিসে শুরা। আর মজলিসে শুরা অধিকাংশ আলেম আছে, সবাই নাই কিন্তু অধিকাংশই শরিয়ার আলেম রয়েছে। তারা বলল যে আমাদের দেশ হেকমতের সাথে তারা জবাব দিল এই নাস্তিকদের বা এই বিধিনগুলির, যে আমাদের দেশ এই মহিলাদের ড্রাইভিং করার মতো উপযোগী হয়নি, এই দেশে এটা চলবে না, এখন আমাদের সমাজ এটা কবুল করে নেবে না, আলহামদুলিল্লাহ। তাহলে সরকার এখন ওলামাদেরকে শ্রদ্ধা করে, ওলামাদের নেতৃত্ব মানে, ওলামাদের আদেশ নেই, মজলিসে শুরার যিনি রাইস তিনি কাবা শরীফের ইমাম সালে বিন হুমায়দ, ভালো করে নাম নোট করেন না জানা থাকে তো, মজলিসে শুরার যিনি চিফ তিনি সালে বিন হুমায়দ এবং কাবা শরীফের ইমাম, আজমার খুতবা দেন তিনি। আর তিনি এই বক্তব্য বলে দিলেন যে না, এখানে ড্রাইভিং এর মহিলাদেরকে অনুমতি দেওয়া হবে না। সরকার বলল যে না, আলেমদের কথা শুনবে না, এটি হচ্ছে সঠিক তরিকা। রাস্তায় বেরিয়ে গিয়ে একদল বলবে যে আমরা ইনকিলাব জিন্দাবাদ, ড্রাইভিং করবো করবো, আর একদল করতে দেবো না দেবো না, তাহলে কি হবে? যেমন হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানে, আওয়ামী লীগের মিছিল আর বিএনপি মিছিল এসে দিল, লড়াই শুরু করে দিল, আর একে অপরকে খুন করা শুরু করলো, এটি কি ভালো মনে করছেন নাকি? কখনো না। কি শান্তিতে এখানে আলহামদুলিল্লাহ বাস করছেন বলুন তো, যদি শিখতে এই দিক থেকে এক মিছিল আসছে আর ওই দিক থেকে আরেক মিছিল, আর লড়াই শুরু হয়ে গেল, তাহলে যাবেন কোথায়? শান্তি, এই শান্তির দৃশ্য বাংলাদেশে বোঝার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ শান্তি কায়েম রয়েছে এখানে এবং ইসলামের খেদমত হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওখানে যদি যতক্ষণ যদি আক্রমণ না হয়েছে, যদি এইরকম হয় যে প্রতিরক্ষামূলক যুদ্ধ, তাহলে নেতৃত্বের প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক যুদ্ধ বুঝছেন, প্রতিরক্ষামূলক বর্মা এসে বাংলাদেশে আক্রমণ করে দিল, আল্লাহ না করে, তখন কি করবেন? তখন ওই দেখবেন যে মহিলা আদেশ আসুক তারপরে বেরোবো না, বেরিয়ে পড়বেন, তখন বেরিয়ে পড়বেন, আমাদের বাঁচাতে হবে, আমাদের মুসলিমকে বাঁচাতে হবে, আমাদের ঘর বাড়ি ধন সম্পদ বাঁচাতে হবে, তখন বেরিয়ে পড়তে হবে। আর যদি আক্রমণাত্মক যুদ্ধ হয়, যেহেতু জিহাদ দুই প্রকারে, তখন আমির রাষ্ট্রনেতা, আমির মানে এই আব্দুর রহমানের মতো আমির নয়, আবার আধ্যাত্মিক নেতা, বিন লাদেনের মতো আমির নয়, আবার অনেকে তো ধোকা খেয়ে আছেন বিন লাদেন সম্পর্কে, বিন লাদেনের মতো আমির নয়, যারা রাষ্ট্রের নেতৃত্বে রয়েছে এরকম আমির হইতে হবে, খলিফা, ইমাম, রাষ্ট্রনেতা, রাষ্ট্রনেতা নেতৃত্বে তখন আক্রমণ করতে হবে। যদি করে তারা, না করে আপনার জিহাদ নেই, আক্রমণাত্মক জিহাদ নেই, জিহাদ দুই প্রকার, প্রতিরক্ষামূলক আর আক্রমণাত্মক। বাংলাদেশের কিছু ইসলামিক দলের পত্র পত্রিকা কিছুদিন আগে পড়লাম, হায় আল্লাহ, সেই আলেমরা আমাদের সমাজের বড় বড় বক্তা, তারা লিখছে যে ইসলামে শুধু প্রতিরক্ষামূলক জিহাদ আছে, দেখেছেন না আপনি? মনে হয় দেখেছেন, এই বললেন প্রতিরক্ষামূলক শুধু যুদ্ধ, কাফেরদেরকে বলে এত ভয় যে কোরআন এবং হাদিসকে বিকৃত করে লুকিয়ে রাখতে চেষ্টা করছে, লুকিয়ে রাখবে না, কাফেরও তো পড়াশোনা করছে, আরে কাফেরও কোরআন হাদিস পড়াশোনা করছে, যারা ওই প্রাচ্যবিদ যাদেরকে বলা হচ্ছে পশ্চিমা প্রাচ্যবিদ, তারা কোরআন এবং হাদিস চর্চা করছে, তা আপনি লুকিয়ে আর কতদিন রাখবেন? আর লুকিয়ে কেন রাখবেন? যেখানে হক আল্লাহর দিন, আল্লাহর দিনে দুই রকমের জিহাদ রয়েছে, প্রতিরক্ষামূলক যেকোনো সময় রয়েছে, আর আক্রমণাত্মক যখন ইসলামিক সরকার মনে করবে যে এখন প্রয়োজন রয়েছে। বুঝলাম না কে জাতিসংঘ কেন হবে? ও নিজের দেশের মালিক, ওর কেন ও কেন নেতৃত্ব দিয়ে থাকবে, রাখবে পরের দেশে? না, তাদের তাদের চয়েসে, তাদের ফেভারের লোককে করেছে, কিন্তু সেই বলে সেখানে তাদের না, দেশ আলাদা আলাদা, তাদের এখানে কি আছে? জি, কি আছে লিখেছে, কোর্টে কোন ফতোয়া দেওয়া চলবে না, না কি লিখেছেন, ব্যারিস্টারদেরকে বলেছিল হাসিনা ক্ষমতাকালে ফতোয়া দিতে গিয়ে বাংলাদেশের কিছু আলেমরা যে বড় গুমরাহির শিকার হচ্ছে। এক মহিলার কেস নিয়ে কি করলো, কি কেসটা ছিল, বিয়ে শাদী তালাকের ব্যাপারে কেস ছিল না, মনে নেই, এরকমই কিছু হবে মনে হয় নাকি, না ওইটা তো ভারতের কেস। আর একটা বাংলাদেশের তালাক টাকলে এই তালাকে হিল্লা ধান এই ধরনের কেসগুলি ছিল মনে হয়। তো কথা হচ্ছে যে ফতোয়া দিতে গিয়ে আমাদের ফতোয়াবাজি এটাও মুশকিল, এক শ্রেণীর বিদাতি আলেমদের তারা উল্টো পাল্টা ফতোয়া দেয়, কোরআন এবং সন্না বিরোধী ফতোয়া দেয় আর খেয়াল খুশি, যার ফলে এইরকম হয়তো যারা ইসলাম দুশ্মন অথবা ইসলাম বিদ্বেষী অথবা যারা মুনাফিক টাইপের লোক সমাজে রয়েছে তারা এই সুযোগগুলি গ্রহণ করছে। সুতরাং আলেম ওলামাদেরকে ফতোয়া দিতে হবে সজাগে, কোরআন সন্না ভিত্তিক সঠিক ফতোয়া দিতে হবে। তারপরে কোর্ট ফতোয়া দ্বারা চলে না, কোর্ট ফয়সালা দ্বারা চলে। ফতোয়া জবরদস্তি কারো উপর চাপিয়ে দেওয়া যায়নি, কিন্তু কোর্টের ফয়সালা বাই ফোর্স চাপিয়ে দেওয়া যাবে, পার্থক্য আছে দুটোতে। তো কোর্টের ফয়সালা ইসলামের আলোকেই দিতে হবে, তাকে ফতোয়া নাম দেন আর নাই দেন সেটি ফতোয়া না, কাজা কাজীর ফয়সালা। কিন্তু ইসলামের রাষ্ট্র কায়েম হবে তাহলে তো সে হাসিনা বা এই আর এক মহিলা এরা বলবে বা কেন, তাদের ইসলামী রাষ্ট্র যখন নেই তাহলে তারা কেন বা বলবে যে ফতোয়া কোর্টে চলবে, আসলে তো চলবে না। এই যে রাষ্ট্র কাঠামো বর্তমানে তাতে কোর্টে কোন ফতোয়া কারবার নেই, সেখানে ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসা ব্যারিস্টার কাফেরদের আইন ল যারা পড়ে এসেছে তাদের কথাবার্তা চলবে, যেহেতু দেশ ওইভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং সেই কাঠামো আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের সংস্কার সংশোধন করেন, আল্লাহ যেদিন পরিবর্তন করবেন অস্ত্র ধারণ করে নাই, আব্দুর রহমানের মতো গুমরা হয়ে নাই, আর এদের মতো গুমরা হয়ে ইসলামের আইনে বাস্তবায়ন করবে না সেটাও নাই। দুই গুমরাহির মাঝখানে হিদায়তের পথ সেরাতে মুস্তাকিম অবলম্বন করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।